نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم حضرات علماء الكرام محترم حاضرين বিগত তারিখে বলা হয়েছিল সূরাতুল ফাতিহার এক নাম আসাসুল কুরআন। আসাস শব্দের অর্থ ভিত্তি, ফাউন্ডেশন, বুনিয়াদ। সূরাতুল ফাতিহাকে এই নামে নামকরণ করার কারণ হল সূরাতুল ফাতিহার আলোচ্য বিষয়ের উপর ভিত্তি করে আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারা কুরআন নাযিল করেছেন। সূরাতুল ফাতিহার ভিতরে 30 পারা কুরআনে আল্লাহ যা কিছু আলোচনা করেছেন বিস্তারিতভাবে সবগুলি অতি সংক্ষেপে সূরাতুল ফাতিহার ভিতরে আলোচনা করে দিয়েছে। এই প্রসঙ্গে গত তারিখে আলোচনা চলছিল 30 পারা কুরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রায় 6000 আয়াতে ওয়াজ নসিহত করেছেন, আর মাত্র 500 আয়াতে বিধি বিধান দিয়েছেন। এই কথাগুলিও আপনাদের মনে রাখলে অনেক সময় অনেক আয়াতের তফসির বোঝা সহজ হবে। 500 আয়াতে আছে বিধি বিধান আর প্রায় 6000 আয়াতে আছে ওয়াজ নসিহত। গত তারিখে বলা হয়েছে ওয়াজ নসিহত কাকে বলে আর বিধি বিধান কাকে বলে। আল্লাহ 30 পারা কুরআনে 3 পদ্ধতিতে আল্লাহর বান্দাদের ওয়াজ নসিহত করেছেন। একটা হল আল্লাহর কুদরতের বিবরণ দিয়া, আরেকটা হল অতীতের ঘটনার বিবরণ দিয়া, আরেকটা হল পরকালের বিবরণ দিয়া। এই কথাগুলিও আপনারা সবসময় স্মরণ রাখলে কোরআনের অনেক আয়াতের তফসির বুঝতে সহজ হবে। 6000 আয়াতে আল্লাহ 3 পদ্ধতিতে দুনিয়ার মানুষকে ওয়াজ নসিহত করেছেন। আল্লাহর কুদরতের বিবরণ, অতীতের ঘটনার বিবরণ, পরকালের বিবরণ। আল্লাহর কুদরতের বিবরণ, অতীতের ঘটনার বিবরণ এবং পরকালের বিবরণ, এই 3 প্রকার বিবরণের মাধ্যমে যেমনভাবে আল্লাহ 30 পারা কুরআনে দুনিয়ার মানুষকে নসিহত করেছেন 6000 আয়াতে, ঠিক তেমনি ভাবে এই তিন প্রকার নসিহত সুরাতুল ফাতেহার ভিতরেও করেছে। সুতরাং সুরাতুল ফাতেহা হইল তিসপারা কোরআনের ভিত্তি, বুনিয়াদ, ফাউন্ডেশন। আমরা একটু খুলে বোঝার চেষ্টা করব সুরাতুল ফাতেহার কোন আয়াতের কোন অংশে আল্লাহর কুদরতের বিবরণ দিয়ে আওয়াজ করলেন, সুরাতুল ফাতেহার কোন আয়াতের কোন অংশে আল্লাহ অতীতের ঘটনার বিবরণ দিয়ে আওয়াজ করলেন, সুরাতুল ফাতেহার কোন আয়াতের কোন অংশে আল্লাহ পরকালের বিবরণ দিয়ে আওয়াজ করলেন। প্রথম পদ্ধতিটা হল আল্লাহর কুদরতের বিবরণ দিয়ে আওয়াজ। এই পদ্ধতিটা প্রথম আয়াতেই রয়েছে, আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এর অর্থ হল সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি সমস্ত জগতের প্রতিপালক। আলামিন আলম শব্দের বহুবচন, আলম শব্দের শাব্দিক অর্থ হল যার দ্বারা কোন কিছুকে জানা যায়, চেনা যায়, পরিচয় করা যায়। আল্লাহর গোটা সৃষ্ট জগতের সবগুলি জিনিস এমন যে প্রত্যেকটা জিনিসের মাধ্যমেই আল্লাহর পরিচয় লাভ করা যায়। জগতে এমন কোন জিনিস নাই যার মাধ্যমে আল্লাহর পরিচয় লাভ করা যায়। এই জন্য জগতে যা কিছু আছে সবগুলিকে, এক একটাকে এক একটা আলম, আর সবগুলির সমষ্টিকে আলামিন বলা হয়। এর পাশাপাশি আর একটা শব্দ আছে আল আমিন, ওইটার অর্থ ভিন্ন, যেটার এই সুরার সাথে এই আয়াতের সাথে কোন সম্পর্ক নেই। আমরা অনেকে আরবি শব্দগুলির সহি উচ্চারণ জানা না থাকার কারণে কেউ আল আমিনকে আল আমিন বলি আর কেউ আল আমিনকে আল আমিন বলি, এটা ঠিক নয়। শব্দ দুইটা উচ্চারণ দুই রকম, অর্থ দুই রকম। সুরাতুল ফাতেহার প্রথম আয়াতে যে শব্দটা বলা হয়েছে সেটা আল আমিন নয়, সেটা হল আল আমিন। এটা আলম শব্দের বহুবচন। আলম শব্দের অর্থ যার দ্বারা কোনো কিছুকে জানতে পারা যায়, চিনতে পারা যায়। জগতের সবকিছুর দ্বারাই আল্লাহকে জানতে পারা যায়, চিনতে পারা যায়। এই জন্য আল্লাহর গোটা সৃষ্ট জগতের সবগুলিকে এক বচনে, এক একটাকে এক একটা আলম, আর সবগুলির সমষ্টিকে বলা হয় আলম। জগতের সবকিছুর দ্বারাই আল্লাহর পরিচয় কিভাবে লাভ করা যায়, এ মর্মে আল্লাহ অন্য আয়াতে বলেন ফিল আরদি আয়াতুল লিল মুকিনিন ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। অন্য আয়াতে বলেন আ আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা রাফা সামকাহা ফাসাওয়াহা ওয়া আবতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা ওয়াল আরদু বাদা যালিকা দাহা। এই আয়াতগুলির অর্থ এবং মর্ম বলার মতো সময় আমার হাতে নাই, যেহেতু মূল আলোচ্য বিষয় ঠিক রেখে আমার কথা বলতে হবে। আল্লাহ রব্বুল আলামিন জগতের সব কিছুকেই আল্লাহকে চিনার জন্য, আমাদের জন্য আল্লাহকে চিনার হাতিয়ার বানাইয়া দিয়েছে। এই প্রসঙ্গে এক আয়াতে বলেন ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন, ভূমণ্ডলে পৃথিবীতে আল্লাহর প্রতি যারা যাদের বিশ্বাস আছে তাদের জন্য আল্লাহ চিনার যথেষ্ট পরিমাণ নিদর্শন রয়েছে। ওয়াফি আনফুসিকুম, এমনকি তোমাদের নিজেদের মধ্যেও আল্লাহকে চিনার মতো নিদর্শন রয়েছে। আমাদের নিজেদের মধ্যে পর্যন্ত আল্লাহকে চিনার মতো কি নিদর্শন, কি আলামত, কি লক্ষণ রয়েছে? মুফাসসিরিন কেরাম লেখেন আল্লাহকে দেখা যায় না, তারপরও ইমানদারেরা বিশ্বাস করে। আপনারা কি মনে করেন আল্লাহকে দেখে বিশ্বাস করেছেন না না দেখে বিশ্বাস করেছেন? যে কারণে যারা আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করে না, নাস্তিক, এরা আমাদেরকে অন্ধবিশ্বাসী বলে। যাকে দেখা যায় না তাকে কিভাবে বিশ্বাস করলাম? আছে যে তার প্রমাণ কি? আল্লাহ বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাদের নিজেদের মধ্যেই প্রমাণ আছে, দেখো না কেন? আমাদের নিজেদের মধ্যেই প্রমাণ আছে, দেখি না কেন? কি প্রমাণ? সাড়ে তিন হাত বডির মধ্যে যদি প্রাণ থাকে তাহলে মানুষটাকে জীবিত বলা হয়, প্রাণ বাহির হইয়া গেলে মানুষটাকে মৃত বলা হয়, মুর্দা বলা হয়। প্রাণ যে তোমার জীবিত দেহের ভিতরে আছে তুমি বিশ্বাস করো কিনা? দেখে বিশ্বাস করলে না না দেখে, তোমার জানটা তুমি না দেখে বিশ্বাস করতে পারো, আর গোটা জগতের সৃষ্টিকর্তাকে তুমি না দেখে বিশ্বাস করতে পারো না কেন? এই জন্য আমাদের নিজেদের প্রাণটা পর্যন্ত, নিজেদের জানটা পর্যন্ত আল্লাহ যে আছেন এই কথার দলিল, এই কথার প্রমাণ, এই কথার নিদর্শন। শুধু একটা উদাহরণ দিলাম, আল্লাহ বলেন আমার গোটা সৃষ্ট জগতে যা কিছু আছে সবগুলি আমি আল্লাহকে চিনার হাতিয়ার। আল্লাহর জগতে যা কিছু আছে সবগুলি আল্লাহকে চিনার হাতিয়ার। এই জন্য জগতের সব কিছুকে আলামিন বলা হয়, আল্লাহ চিনার হাতিয়ার। আলামিন শব্দের মর্মার্থ হল আল্লাহ চিনার হাতিয়ার। আলামিন শব্দের তফসির হল সমস্ত জগৎবাসী। এই আলামিন বা সমস্ত জগৎবাসীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন রব, আল্লাহ সমস্ত জগৎবাসীর প্রতিপালক। প্রতিপালক বলতে কি বোঝায়, রব বলতে কি বোঝায়? রবের অর্থ হল যার যা লাগে তাকে তাই দেয়, যার যা লাগে তারে তাই দেয়, তার নাম হইল রব। সাধারণত এই রব শব্দের বাংলা অর্থ করা হয় প্রতিপালক, পালনকর্তা, লালনকর্তা। কিন্তু এইভাবে বাংলা শব্দের দ্বারা কোরআনের রব শব্দের যথাযথ মর্ম উদ্ধার হয়। আমরা যদি শুধু বাংলা পালনকর্তা শব্দটাও গ্রহণ করি তবুও দেখতে পারব আল্লাহ যে জগৎবাসীর পালনকর্তা এর মধ্যে আল্লাহর কি পরিমাণ কুদরত বিদ্যমান। আল্লাহর জগতের মধ্যে যে সমস্ত জাতির খাদ্যের প্রয়োজন হয়, পালনের দরকার হয়, এরা হল তিন প্রকার। মানুষের খাওয়ার দরকার হয়, জীবজন্তুর খাওয়ার দরকার হয়, গাছপালারও খাদ্যের দরকার হয়। গাছ যদি খাদ্য না পায় জিতা তাকে না মরে যায়? ঠিক তেমনিভাবে মানুষ যেমনভাবে খাদ্য পাইলে বাঁচে না পাইলে মরে, পশু যেভাবে খাদ্য পাইলে বাঁচে না খাইলে মরে, ঠিক তেমনিভাবে গাছও খাদ্য পাইলে বাঁচে না পাইলে মরে। তিন জাতির খাদ্যের দরকার। আলামিন শব্দের মর্ম যদি বুঝে থাকেন আর স্মরণ থাকে তাহলে বলুন এই তিন জাতির খাদ্য দেয় কে? আল্লাহ। তিন জাতির খাদ্য আল্লাহ পাক রব্বুল আলামিন এক পদ্ধতিতে দেন না, যার যার যেভাবে লাগে তারে সেইভাবে দেন, এটার নাম হইল রব। যার যা লাগে তাকে তা দেনওয়ালারে রব কয়। যার যা আগে তারে যদি তা দিতে পারে না রব হইতে পারে। মানুষ, পশু এবং গাছ এই তিন জাতির খাদ্যের প্রয়োজন তিনভাবে হয়, তিন জাতির যোগ্যতা তিন রকম। গাছ এমন জাতি যে জাতি যে জায়গায় জন্ম হয় মরণ পর্যন্ত সেই জায়গায় দাঁড়াইয়া থাকতে হয়, নিজের ইচ্ছায় কোথাও যাইতে পারে না, চলাফেরা করতে পারে। কাজেই দূরে কোথাও যদি গাছের খাদ্য দিয়া রাখা হয়, গাছ গিয়া খাইতে পারবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন গাছ যেহেতু যাইতে পারে না, যে জায়গায় জন্ম হয় সেই জায়গায় আজীবন দাঁড়াইয়া থাকতে বাধ্য হয়, দূরে কোথাও খাদ্য থাকলে খাদ্য সংগ্রহ করার জন্য সেখানে যাইতে পারে না, তাইলে গাছের খাদ্য অন্য কোথাও রাখার দরকার না, তার মুখে উঠাইয়া দেওয়া দরকার। আল্লাহ গাছ পালে গাছের মুখে খাদ্য উঠাইয়া দিয়া, যার যা দরকার তারে তা দিতে পারে যিনি, তার নাম রব। যার যা দরকার তাকে তা যিনি দিতে পারে তার নাম রব। আমার কথা বুঝে থাকলে বলুন, গাছের খাদ্য কিভাবে হওয়া দরকার? মুখে উঠাইয়া। গাছের খাদ্যের মুখ হইল গাছের পাতা আর শিকড়। পাতার দ্বারা সূর্যের আলো গ্রহণ করে, শিকড়ের দ্বারা মাটির রস গ্রহণ করে। সূর্যের আলো যদি গাছ যেখানে আছে এর অন্যখানে যদি সূর্যের আলো থাকে, সেখানে আনার জন্য গাছের পাতা যাইতে পারবে। তাই সূর্যের আলো আল্লাহ গাছের পাতা পর্যন্ত পৌঁছাইয়া দেয়। গাছের শিকড় যেখানে আছে সেখানে যদি মাটিতে রস না থাকে, যেখানে মাটিতে রস আছে সেখানে শিকড় যাইতে পারবে না। এই জন্য গাছের খাদ্য মাটির রস আল্লাহ গাছের শিকড় পর্যন্ত পৌঁছাইয়া দেয়। গাছের খাদ্য যেভাবে দরকার আল্লাহ সেইভাবে দেয় কিনা? সেইভাবে দেয়। তাহলে পরিষ্কার হইল, যার যা দরকার তাকে তা তিনি দিতে পারে, তার নাম রব। এরপরে আসেন জীবজন্তু। জীবজন্তু এমন জাতি যেখানে জন্ম হয় সেখান থেকে নিজের ইচ্ছায় উন্নত্র যাইতে পারে, আসা যাওয়া করতে পারে, ঘোরাফেরা করতে পারে। কাজেই তারে মুখে উঠাইয়া খাদ্য দেওয়ার কোন দরকার নাই। তবে জীবজন্তু নিজে মাথা ঘামাইয়া চিন্তা ফিকির করিয়া রুজি রোজগার করতে পারে না, শুধু জায়গার থেকে দূরে যাইতে পারে কিন্তু মাথা ঘামাইতে পারে না খাদ্য সংগ্রহ করার জন্য। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবজন্তুর খাদ্য মাঠে জঙ্গলে হাটে ঘাটে ছড়াইয়া দিয়া রাখেন। গড়ের ভিতরে গরু ছাগল জন্ম হয়, গড়ের ভিতরে গাছ ফলে না, গাছ ফলে মাঠে। ঘর থেকে বের হয়ে গরু ছাগল মাঠ পর্যন্ত যাওয়ার যোগ্যতা রাখে, কাজেই তাকে মুখে উঠাইয়া খাদ্য দেওয়ার দরকার নাই, যেখানে যাইতে পারে ওইখানে পাইলেই সারে। গরু ছাগল গড়ে জন্ম হইলেও মাঠে যাইতে পারে, ওইখানে গিয়া মাথা ঘামাইয়া যদি করতে পারে না, ওইখানে খাদ্য তার তৈরি হওয়ার দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন মাঠে ঘাস ফলাইয়া দিয়া গড়ে জন্মগ্রহণকারী গরু ছাগলের খাদ্য ওইখানে তৈরি করিয়া দিয়া রাখে। তাহলে জীবজন্তুর খাদ্য রুজি করা দরকার না তৈরি পাওয়া দরকার? জীবজন্তুর খাদ্য আল্লাহ তৈরি করিয়া দিয়া রাখে। যার যা দরকার তাকে তা যিনি দিতে পারেন, তার নাম হইল রব। এবার আসেন মানুষের বেলায়। মানুষ চলাফেরাও করতে পারে, আবার রুজি রোজগারের জন্য চেষ্টাও করতে পারে, কৃষি কাজ করতে পারে, চাকরি করতে পারে, ব্যবসা করতে পারে, চিন্তা ফিকির করতে পারে, মাথা ঘামাইতে পারে। তার মুখে উঠাইয়া খাদ্য দেওয়া দরকার না? মাঠে তৈরি করে রেডি রাখা দরকার না? উপার্জনের ব্যবস্থা দিয়া রাখা দরকার? উপার্জনের ব্যবস্থা দিয়া রাখা। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে মুখে উঠাইয়াও খাদ্য দেন না, আর খানা আসমান থেকে রেডি করে জমিনে আর তাল করে রাখেন না। তোমাকে যোগ্যতা দিছি, তুমি কৃষি কাজ করো, জমিনে ফসল ফলাও, ফলাইয়া তুমি তোমার খাদ্য গ্রহণ করো। মানুষের ফসল ফলানির সুযোগের দরকার ছিল, আল্লাহ এই সুযোগ মানুষকে দান করছেন। পশুকে খাদ্য তৈরি করে একত্রে উৎপাদন করে দেওয়া দরকার ছিল, পশুকে আল্লাহ সেইভাবেই খাদ্য দান করেন। গাছের জন্য খাদ্য মুখে উঠাইয়া দেওয়া দরকার ছিল, আল্লাহ গাছকে সেইভাবেই খাদ্য দান করেন। বুঝে থাকতে বলেন, জগতের সমস্ত গাছকে তার চাহিদা মতো আল্লাহ খাদ্য দেন কিনা? জগতের সমস্ত পশুকে আল্লাহ তাদের চাহিদা মতো খাদ্য দেন কিনা? জগতের সমস্ত মানুষকে আল্লাহ তাদের চাহিদা মতো যোগ্যতা মতো খাদ্য দেন কিনা? এই যে আল্লাহর কুদরত, গাছকে যেভাবে দরকার সেইভাবে পালেন, জানোয়ারকে যেইভাবে দরকার সেইভাবে পালেন, মানুষকে যেইভাবে দরকার সেইভাবে পালেন, এই কুদরত এই ক্ষমতা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া জগতের আর কেউ মধ্যে নাই। সুতরাং রব্বুল আলামিন শব্দের ভিতরে আল্লাহর কুদরতের বিবরণ দিয়া আল্লাহ দুনিয়ার মানুষকে নসিহত করলেন। মানুষকে যে পদ্ধতিতে আল্লাহ খাদ্য দেন সেটা আল্লাহর কুদরতি ব্যবস্থা। গাছপালাকে যে পদ্ধতিতে আল্লাহ খাদ্য দেন সেটাও আল্লাহর কুদরতি ব্যবস্থা। জীব জন্তুকে আল্লাহ যে পদ্ধতিতে খাদ্য দেন সেই পদ্ধতিটাও আল্লাহর কুদরতি ব্যবস্থা। কোন কোন কিতাবে একটা ঘটনা আছে এই বিষয়টা বোঝার জন্য, একটা ঐতিহাসিক বিবরণ। ইতিহাসের অনেক কথা সঠিকও হয়, অনেক কথা ব্যতিকও হয়, হইতে পারে ব্যতিক, কিন্তু কথাটা বোঝার জন্য ইতিহাসের বিবরণটা চমৎকার। ঐতিহাসিক বিবরণটা হল হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন এবং সারা দুনিয়ার বাদশাহ ছিলেন, এটা কিন্তু সঠিক, এটা ব্যতিক না, এটা ভুল না। হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন এবং সারা দুনিয়ার বাদশাহ ছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম একবার আল্লাহর কাছে আরজ করলেন, হে আল্লাহ, আপনি যেহেতু আমাকে সারা দুনিয়ার দুনিয়াবাসীর জন্য বাদশাহ বানাইছেন, কাজেই সারা দুনিয়ার জীবজন্তুকে আমি একবার একবেলা খাওয়ার তৈরি করে দিতে চাই, সারা দুনিয়ার জীবজন্তুকে একবেলার খানা তৈরি করে দিতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এটা তোমার কুদরতের ব্যাপার নয়, তোমার ক্ষমতায় নাই, এটা একমাত্র আমি আল্লাহর কুদরতে আছে, সমস্ত জগৎবাসীকে খাদ্য দেওয়ার কুদরত আমি আল্লাহ ছাড়া আর কারো কাছে নাই। সুলাইমান আলাইহিস সালাম আরজ করলেন, আপনি অনুমতি দিলে আমি একটু চেষ্টা করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমতি দিলেন, সারা দুনিয়ার সমস্ত জীব জন্তুর জন্য সুলাইমান আলাইহিস সালাম ছয় মাস পর্যন্ত শুধু খাদ্য তৈরি করেছেন। পাহাড়ের চেয়ে বড় টিলাগুলি তৈরি হল খাদ্যের, তাদের জন্য সারা দুনিয়ার সমস্ত জীবজন্তুর জন্য। ছয় মাসে যখন বিশাল বিশাল পাহাড়ের টিলার মতো উঁচু উঁচু খাদ্যের টিলাগুলি রেডি হইয়া গেল, সুলাইমান আলাইহিস সালাম ঘোষণা দিলেন, সারা দুনিয়ার জীবজন্তুরা আসতে থাকো আর তোমাদের একবেলার খানা তৈরি করছি, তোমরা খাইতে থাকো। তখন সাগর থেকে একটা বিশাল একটা মাছ আসল, সমস্ত জগৎবাসীর জন্য তিনি যে পরিমাণ খানা তৈরি করছিলেন মাছটা এক লোকমায় সবগুলি খানা খাইয়া গেল। খাইয়া কয় সুলাইমান পয়গম্বর আর কই? তিনি বলেন, আরে মাছ সারা জগতের জীবজন্তুর জন্য যাই তৈরি করছিলাম, তুমি একা খাইয়া ফেলছো, আবার কো আর কই? মাসে কয় সুলাইমান পয়গম্বর আপনি দাওয়াত দিয়ে আমারে ঠগাইলেন। কিভাবে ঠগাইলাম? কয় আল্লাহ এক লুকমায় যে পরিমাণ খাদ্য আপনার তৈরি করা খাদ্য আমি যে পরিমাণ এক লুকমায় খাইছি, এইরকম তিন লুকমা আল্লাহ প্রতিদিন আমার বিনা দাওয়াতেই খাওয়ায়। আপনার দাওয়াত দিয়ে ঠগাইলেন, আমি বিনা দাওয়াতে তিন লুকমা ভাই আপনার দাওয়াত দিয়ে এক লুকমা খাওয়াইলেন। ইতিহাসের এই বিবরণের দ্বারা জগৎবাসীকে খাদ্য বিতরণের কুদরত যে একমাত্র আল্লাহ ছাড়া আর কারো কাছে নাই, ওই কথাটা চমৎকারভাবে বুঝে আসে। বুঝে থাকলে এবার বলেন, রব্বুল আলামিন কথার ভিতরে আল্লাহ কোন পদ্ধতিতে নসিহত করলেন? আল্লাহর কুদরত মানে শক্তি ক্ষমতা, আল্লাহর কুদরতের বিবরণ দিয়া নসিহত করলেন জগৎবাসী মানুষকে রব্বুল আলামিন শব্দের ভিতরে। তারপর আল্লাহর নসিহতের দ্বিতীয় পদ্ধতি হল, দেখি আপনাদের মনে আছে কি, অতীতের ঘটনার বিবরণ। এই পদ্ধতিতে নসিহত করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন, এর ভিতরে। এর অর্থ হল, হে আল্লাহ আমাদেরকে জান্নাতে যাওয়ার সুধাপথ দাও। জান্নাতে যাওয়ার সুধাপথ কোনটা? তোমার নিয়ামতপ্রাপ্ত বন্দাগণ যেই পথে চলে গেছেন দুনিয়ার থেকে, ওই পথটা হল জান্নাতে যাওয়ার সুধাপথ। দুনিয়ার থেকে যারা চলে গেছেন, এদের ঘটনাটা কি অতীতের ঘটনা না ভবিষ্যতের ঘটনা? অতীতের ঘটনা। যাদের উপর তোমার অভিশাপ হয়েছে, যারা পথ ভ্রষ্ট হয়ে গিয়েছে, তাদের পথ জান্নাতে যাওয়ার সুধাপথ নয়। এখানে তিনটা জিনিস লক্ষ্য করার মতো, আল্লাহর নিয়ামত যারা পাইছিলেন অতীত, যাদের প্রতি আল্লাহর নিয়ামত দান করা হয়েছে, এরা বর্তমানে আছে না অতীতে চলে গেছে? যারা উপর, যাদের উপর আল্লাহর অভিশাপ পতিত হয়েছে, এরা কি ভবিষ্যতে আসবে না অতীতে গেল? যারা পথ ভ্রষ্ট হয়েছে, তারা কি ভবিষ্যতে হয়েছে না অতীতে হয়েছে? এই তিনটা কথার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন অতীতের ঘটনার বিবরণ দিয়ে দুনিয়ার মানুষকে বাস করেছে। তৃতীয় পদ্ধতিটা কি? পরকালের বিবরণ। এই পদ্ধতিতে আল্লাহ তিন নম্বর আয়াতে ওয়াজ করেছেন দুনিয়ার মানুষকে, মালিক ইয়াউমিদ্দিন, হাশরের দিনের মালিক। হাশরের দিনের মালিক, এটা কি দুনিয়ার কথা না পরকালের কথা? পরকালের কথা। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, সারা দুনিয়ার সমস্ত মানুষ জীবিত হয়ে যখন হাশরের মাঠে দাঁড়াবে, নীরব নিস্তব্ধ হয়ে থাকবে হাশরের মাঠ। এই নীরবতায় ভঙ্গ দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের শাসন ক্ষমতা কার? কোন মানুষের সাহস হবে না জবাব দিবার। যে ফেরাউন একাধারে চার শত বৎসর পর্যন্ত মিশর শাসন করেছিল, সেই ফেরাউনেরও সাহস হবে না জবাব দেওয়ার। আল্লাহর প্রশ্নের জবাবে আল্লাহ নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মহারাগে রাগান্বিত আল্লাহর জন্য আজকে শাসন ক্ষমতা। এখানে একটা প্রশ্ন থাকতে পারে আনুষঙ্গিক, শাসন ক্ষমতা আল্লাহর শুধু কিয়ামতের দিন না সর্বকালেই? কিয়ামতের দিনের কথা বলবেন কেন? যে আজকের শাসন ক্ষমতা, কিয়ামতের দিনের শাসন ক্ষমতা আল্লাহ নিজে বলবেন? শাসন ক্ষমতা তো সদা সর্বদাই আল্লাহর হাতে, সবসময় শাসন ক্ষমতা আল্লাহ। এইভাবে শুধু কিয়ামতের দিনের শাসন ক্ষমতা আল্লাহর হাতে বলার দুইটা কারণ আছে। একটা কারণ হল, দুনিয়ার জীবনে আল্লাহর হাতে শাসন ক্ষমতা থাকা সত্ত্বেও দুইটা জাতিকে আল্লাহ আল্লাহর শাসন লঙ্ঘন করার ক্ষমতা দান করেছেন। কটা জাতি? আল্লাহ আদেশ করেছেন নামাজ পড়ো, নামাজ না পড়ারও ক্ষমতা দান করেছেন। আল্লাহ আদেশ করেছেন রোজা রাখো, রোজা না রাখারও ক্ষমতা দান করেছেন। আল্লাহ আদেশ করেছেন হালাল পথে চলো, হারাম পথে চলারও ক্ষমতা দান করেছেন। এইটুকু ক্ষমতা পাইয়া অনেকে আসলেই আল্লাহর কথায় জগৎ চলে, আমার কথায় আসলে অনেকে বুঝতে পারে না, অনেকে বুঝতে পারে না, যেমন ভাবে ফেরাউন বুঝতে পারেনি। ফেরাউন কি বুঝেছিল? আল্লাহর হুকুমে জগৎ চলে বুঝছিল না তার হুকুমে চলে বুঝছিল? যদিও শেষ পর্যন্ত মরণের সময় ফেরাউনও বুঝতে পেরেছিল যে একমাত্র আল্লাহর হুকুম ছাড়া জগতের কিছুই চলে না, কিন্তু নাকানি চুবানি খাওয়ার আগ পর্যন্ত দুনিয়াতে অনেকেই আল্লাহর হুকুম চলতে হবে, আমার হুকুম বাদ দিতে হবে, এই কথাটা অনেকেই বুঝতে রাজি হয় না। কিন্তু কিয়ামতের দিন এমন কল্পনাও কারো ভিতরে থাকবে না। কিয়ামতের দিন সমস্ত প্রাণী, সমস্ত মানুষ, সমস্ত বেদিন কাফির, ফেরাউন, নমরুদ, আবু জাহাল, আবুল আহাব পর্যন্ত স্বীকার করবে যে আজকে তোমার হুকুম ছাড়া আর কারো হুকুম চলবে না। কিয়ামতের দিন আল্লাহর হুকুমতটা চলবে নিরঙ্কুশভাবে, আল্লাহর হুকুমের বিপরীত করার ক্ষমতাও কাউকে দেওয়া হবে না। ওই তথ্য বোঝাবার জন্য লিল্লাহিল ওয়াহিদিল কাহার মালিক ইয়াউমিদ্দিন বলা হয়েছে, হাসরের দিনের মালিক, কিয়ামতের দিনের মালিক আল্লাহ। বাকি রইল কিয়ামতের দিন আল্লাহর হুকুমের বিন্দু মাত্র বিপরীত কেউ করার ক্ষমতা পাবে না। দুনিয়ার জীবনে মানুষ এবং জিন দুইটা জাতিকে আল্লাহর হুকুমের বিপরীত করার ক্ষমতা আল্লাহই দিয়া থাকেন, দেন কি না? আমারে আদেশ করেছেন নামাজ পড়ার জন্য না না ভরার জন্য? না ভরার ক্ষমতাও দিয়েছেন কিনা? আমাকে আদেশ করেছেন হালাল পথে চলার জন্য, হারাম পথে চলার ক্ষমতাও দিয়েছেন কিনা? এইরকম ক্ষমতা দুনিয়ার জীবনে আল্লাহ কটা জাতিকে দিয়ে থাকেন? মাত্র দুই জাতি, মানুষ আর জিন। গাছপালা, জীব জন্তু, পাহাড় পর্বত, নদী নালা, আসমান জমিন, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, কোন কিছুকেই আল্লাহ যা হুকুম করেন এর বিপরীত করার ক্ষমতা দেন না। গোটা জগৎ জুড়েই আল্লাহর হুকুম চলে, দুনিয়াতে দুই জাতি আল্লাহর হুকুমের খেলাপ চলে। জগতের সবকিছু দুনিয়াতেও আল্লাহর হুকুম মতো চলে, দুনিয়াতে জগতের সবকিছুই আল্লাহর হুকুম মতে চলে। শুধুমাত্র দুইটা জাতি আল্লাহর হুকুমের খেলাপ চলে, মানুষ এবং জিন। আল্লাহর হুকুমের খেলাপ চলে কেন? আম গাছে তো কোনদিন আমরা ধরে না, কেন? আল্লাহর হুকুমের খেলাপ করার ক্ষমতাই নাই তার। আমরা গাছে তো কোনদিন তেঁতুল ধরে না, কেন? আল্লাহর হুকুমের খেলাপ করার ক্ষমতাই নাই তার। মুফাসসিরিন একরাম লেখেন তাফসীরের কিতাবে, গাছগুলির যদি আল্লাহর হুকুমের খেলাপ করার ক্ষমতা থাকত তাহলে আঙ্গুর গাছেও তেঁতুল ধরত, আম গাছেও আমরা ধরত, বেল গাছেও কাঁঠাল ধরত, কাঁঠাল গাছেও বেল ধরত। কিন্তু একটা গাছকেও আল্লাহ যেই গাছকে যেই ফুল দেওয়ার হুকুম করেছেন, যেই গাছকে যেই ফল ধরার হুকুম করেছেন, এর উল্টা করার ক্ষমতাই আল্লাহ কোন গাছকে দান করে দিই। শুধু গাছে সারা জীবন আল্লাহর হুকুম মানে না, পাহাড় পর্বতেও, নদী নালায়ও, আসমান জমিনেও, চন্দ্র সূর্যও, গ্রহ নক্ষত্র, জগতের সব কিছু আল্লাহর পরায় গণ্ডায় আল্লাহর হুকুম মতো চলে, বিন্দুমাত্র আল্লাহর হুকুম লঙ্ঘন করার কোন ক্ষমতাই নাই। শুধুমাত্র দুইটা জাতি দুনিয়ার জীবনে আল্লাহর হুকুমের খেলাপ চলে, একটা জাতি হল মানুষ আর একটা হল জিন। কেন চলে? খেলাপ চলার ক্ষমতা দান করেছেন, এখন বোঝার দরকার ক্ষমতা দিলেন কেন। আম গাছকে যেমন ভাবে আমরা ধরার ক্ষমতাই দিলেন না, তেঁতুল গাছকে যেমন ভাবে আঙ্গুর ধরার ক্ষমতাই দিলেন না, আঙ্গুর গাছকে যেমন ভাবে তেঁতুল ধরার ক্ষমতাই দিলেন না, আমাদেরকেও যদি নামাজ না পড়ার ক্ষমতাই না দিতেন তাহলে তো আমরা কেউ নামাজই উঠতাম না, ক্ষমতা দিলেন কেন? এই প্রশ্নের জবাবটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোন আসমানকে আল্লাহর হুকুমের বিপরীত চলার ক্ষমতা দেননি, কোন জমিনকে দেননি, কোন গ্রহকে দেননি, কোন নক্ষত্রকে দেননি, চন্দ্রকে দেননি, সূর্যকে দেননি, গাছপালাকে দেননি, জীব জন্তুকে আল্লাহর হুকুমের খেলাপ চলার ক্ষমতা দেননি, শুধু মানুষকে আর জিনকে দিলেন কেন? দিলেন একটা কঠিন পরীক্ষার জন্য, যেই পরীক্ষার যোগ্যতাই মানুষ আর জিন ছাড়া আর কারো মধ্যে নাই। এই পরীক্ষাটার যোগ্যতা আছে দুই জাতির মধ্যে, এই পরীক্ষায় যদি তোমরা পাস করো তাহলে তোমরা জান্নাতের যোগ্য সাব্যস্ত হবে, আর আল্লাহর দেওয়া ক্ষমতা পাইয়া আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ যদি করো, ক্ষমতা পাইয়া যদি ক্ষমতার অপব্যবহার করো তাহলে তোমরা জাহান্নামের যোগ্য সাব্যস্ত হবে। কে তোমাদের জান্নাতের যোগ্য আর তোমাদের কে জাহান্নামের যোগ্য, এটা তোমরা নিজেরা নিজেদের কার্যকলাপের দ্বারাই যাতে বুঝতে পারো, এই সুযোগটা মানব দানবকে দান করার জন্য আল্লাহ এদেরকে হুকুম করেছেন একরকম, করার ক্ষমতা দিয়েছেন ভিন্ন রকম। আল্লাহর হুকুমের খেলাফ করার ক্ষমতা জগতের কার কার আছে? এই ক্ষমতা কেন দিলেন? পরীক্ষার জন্য। গাছের কোন পরীক্ষা নাই, মাছের কোন পরীক্ষা নাই, এই জন্য এদের কোন জান্নাত নাই, জাহান্নামও নাই। আসমানের কোন পরীক্ষা নাই, জমিনের কোন পরীক্ষা নাই, এই জন্য এদের জান্নাত নাই, জাহান্নামও নাই। পাহাড় পর্বতের কোন পরীক্ষা নাই, জান্নাত নাই, জাহান্নামও নাই। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের কোন পরীক্ষা নাই, এদের জন্য জান্নাত নাই, জাহান্নামের শাস্তিও নাই। একমাত্র মানব দানব দুই জাতিকে আল্লাহ পরীক্ষা করার জন্য আল্লাহর বিধান লঙ্ঘন করার ক্ষমতা দান করেছেন, তাও অসীম না সীমিত? অসীম না সীমিত? সীমিত ক্ষমতা দান করেছেন আল্লাহর হুকুম লঙ্ঘন করার। কেন? পরীক্ষা করার জন্য। তুমি আল্লাহর হুকুম মেনে চলো না লঙ্ঘন করো, পরীক্ষা হবে। যদি মেনে চলো তাহলে তোমার আমলের দ্বারাই তুমি বুঝতে পারবে তুমি জান্নাতের যোগ্য। যদি আল্লাহর হুকুম লঙ্ঘন করে চলো তাহলে তোমার আমলের দ্বারাই বুঝতে পারবে তুমি জাহান্নামের যোগ্য। এখানে আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আছে, সেই তথ্যটা হল দুনিয়ার জীবনে কোন মানুষ আল্লাহর পরীক্ষায় পাস করবে আর কোন মানুষ আল্লাহর পরীক্ষায় ফেল করবে, কে আল্লাহর হুকুম মেনে চলবে, কে লঙ্ঘন করে চলবে, কে হালাল পথে চলবে, কে হারাম পথে চলবে, আল্লাহ কি আগে জানতেন? জানতেন? মানুষ দুনিয়াতে ফাটাবার আগে জানতেন? সৃষ্টি করার আগে জানতেন? জগৎ সৃষ্টি করার আগেও জানতেন? ফেরাউন দুনিয়াতে আসলে কি করবে আর মুসা আলাইহিসসালাম দুনিয়াতে আসলে কি করবেন আল্লাহ তখনই জানতেন। আল্লাহ যেহেতু জানতেন দুনিয়াতে কে আসলে আল্লাহর হুকুম পালন করবে আর কে লঙ্ঘন করবে আল্লাহ তা আগেই জানতেন, তাহলে আবার পরীক্ষা কিসের? কোন শিক্ষক কোন ছাত্রকে লেখাপড়া করানোর পরে পরীক্ষা করে কেন? যে জানতে চায় যে তুমি আমার লেখাপড়া ঠিক মতো শিখছ কিনা। পরীক্ষার দ্বারা শিক্ষক কি করতে চায়? ছাত্রর যোগ্যতা জানতে চায়। আল্লাহ তো আগের থেকে জানেন, পরীক্ষা নিয়ে কি জানতে চান? এইটা হইল প্রশ্ন। প্রশ্নটা আগে বুঝুন পরিষ্কারভাবে। কোন শিক্ষক কোন ছাত্রকে লেখাপড়া করাবার পর পরীক্ষা নেয় কেন? তার যোগ্যতাটা জানতে চায়। আল্লাহ তো এমনিই জানেন সকলের যোগ্যতা, কে জান্নাতের যোগ্য, কে জাহান্নামের যোগ্য, কে দুনিয়াতে আসলে হালাল পথে চলবে, কে দুনিয়াতে আসলে আরাম পথে চলবে, আল্লাহ তো আগেই জানেন, তা আবার পরীক্ষা কিসের? এই প্রশ্নের জবাব হল আল্লাহ যে মানুষকে পরীক্ষা করার জন্য আল্লাহর হুকুম লঙ্ঘন করার ক্ষমতা দিচ্ছেন, কোন মানুষ জান্নাতের যোগ্য আর কোন মানুষ জাহান্নামের যোগ্য এটা নিজে জানার জন্য নয়, মানুষকে নিজের আমলের দ্বারা তাকে জানাবার জন্য, যে তোমার আমলের দ্বারা তুমি জেনে নাও তুমি জান্নাতের যোগ্য না জাহান্নামের যোগ্য। বুঝে থাকলে এবার বলেন, মানুষ শিক্ষকের পরীক্ষা আর আল্লাহর পরীক্ষার সিস্টেম একরকম? মানুষ শিক্ষক ছাত্রদের পরীক্ষা করে কেন? ছাত্রর যোগ্যতা নিজে জানার জন্য। আল্লাহ মানব দানব দুই জাতিকে পরীক্ষা করবেন কেন? এরা কে জান্নাতের যোগ্য আর কে জাহান্নামের যোগ্য নিজে জানার জন্য, পরীক্ষার্থীকে তার যোগ্যতা জানাবার জন্য। তোমার আমলের দ্বারা তুমি জেনে নাও তুমি জান্নাতের যোগ্য না জাহান্নামের। হাসরের বিচারে কোন মানুষ যেন বলতে না পারে কোন অপরাধে জাহান্নামী হইলাম, বুঝলাম না তো কথা, এইবার বুঝলেন কিনা পরিষ্কার? কোন অপরাধে জাহান্নামী হইলাম, বুঝলাম না তো, এমন কথা যেন কোন পাপিষ্ট হাসরের মাঠে বলতে না পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে শুধু দুইটা জাতিকে আল্লাহর হুকুম লঙ্ঘন করার ক্ষমতা দান করেছেন। লঙ্ঘন করলেই তোমার আমলের দ্বারা তুমি বুঝবে কোন কারণে তুমি জাহান্নামের যোগ্য হলে। এই কারণে দুনিয়াতে অনেক মানুষ হুকুম একমাত্র আল্লাহর চলে সমস্ত জগৎ জুড়ে, এটা চিন্তাও করে না। অথচ মানব দানব দুই জাতি ছাড়া গোটা জগতের সবকিছুতে দুনিয়ার জীবনেও একমাত্র আল্লাহর হুকুম চলে। মানব দানব দুই জাতি ছাড়া জগতের সবকিছুতে প্রতিটি মুহূর্তে একমাত্র আল্লাহর হুকুম চলে। শুধু মানুষ আল্লাহর হুকুম মতে চলে না, শুধু জিন আল্লাহর হুকুম মতে চলে না, যারা চলে না এদের না চলাটাই হাসরের মতে দলিল হবে, প্রমাণ হবে তুমি জান্নাতের যোগ্য নও, তুমি জাহান্নামের যোগ্য। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আল্লাহর হুকুম লঙ্ঘন করার ক্ষমতা দুইটা জাতিকে আল্লাহ কেন দান করলে। এই ক্ষমতাটা পাওয়ার কারণে দুনিয়াতে অনেকেই হুকুম যে একমাত্র আল্লাহ চলতে হবে এই কথাটা বুঝে না, বুঝলেও মানতে রাজি হয় না। এই জন্য হাশরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের শাসন ক্ষমতা কার? ফেরাউন বলেন, নমরুদ বলেন, কারুন বলেন, হামান বলেন, সাদ্দাদ বলেন, আবু জাহাল বলেন, আবু লাহাব বলেন, সবাই মনে মনে বলবে আজকে তো আমাদের কোনো ক্ষমতা চলবে না, আজকে তো ক্ষমতা চলবে শুধু আল্লাহ। কিন্তু তাও মুখে জবাব দেওয়ার সাহস নাই, মুখে জবাব দেওয়ার সাহস নাই। দুনিয়াতে যারা কিছু ক্ষমতা পাইয়া আল্লাহর বিধান লঙ্ঘন করেছিল তারা হাসরের মাঠেও আল্লাহর বিধান লঙ্ঘন করার সামান্য ক্ষমতা পাবে? বিন্দু মাত্রও পাবে না। হাসরের মাঠে এইটুকু সুযোগ হতে দেওয়া হবে না, ওইটা বোঝাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলেছেন মালিক ইয়াউমিদ্দিন, ওইখানে বলেছেন ইমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার, হাসরের দিনের মালিকানাও আল্লাহর, হাসরের দিনের শাসন ক্ষমতাও আল্লাহর। দুনিয়াতে তো শাসন ক্ষমতা তোমরাও মাঝে মধ্যে আল্লাহর বিরুদ্ধে চালাও, হাসরের মাঠে কারো বিরুদ্ধে কারো কোনো শাসন ক্ষমতা চলবে না। দ্বিতীয় কারণ আল্লাহ কেন লিল্লাহিল ওয়াহিদিল লিমানিল মুলকুল ইয়াউম বলে কেন হাসরের মাঠে সর্বপ্রথম প্রশ্নটা করলেন, আর লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার বলে কেন জবাব দিলেন? এর জবাব মুফাসসিরিনে কেরাম লেখেন, দুনিয়াতে কিছু মানুষ সামান্য ভূখণ্ডের শাসন ক্ষমতা কিছুদিনের জন্য পায়, ইয়া মনে করে শাসন ক্ষমতা আল্লাহর নয়, শাসন ক্ষমতা একমাত্র আমার। যে সমস্ত শাসনকর্তারা দুনিয়াতে সামান্য ভূখণ্ডের শাসন ক্ষমতা কিছুদিনের জন্য পাইয়া আল্লাহর শাসন ক্ষমতা অস্বীকার করে, এদের শাস্তি হাসরের মাঠে কত ভয়ঙ্কর হবে সেই দিকে ইঙ্গিত করে আল্লাহ বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মহারাগে রাগান্বিত আল্লাহর জন্য আজকে শাসন ক্ষমতা। সুতরাং দুনিয়াতে অল্প দিনের জন্য সামান্য ভূখণ্ডের শাসন ক্ষমতা পাইয়া যারা আল্লাহর শাসন ক্ষমতা অস্বীকার করেছিলে, তোমরা আজকে বুঝবে তোমাদের জন্য আল্লাহ অত্যন্ত রাগান্বিত। হাসরের মাঠে আল্লাহ ওই সমস্ত মানুষের জন্য সবচেয়ে বেশি রাগান্বিত হবেন, এদেরকে বেশি রাগান্বিত আর কোন মানুষের প্রতি হবেন না, যে সমস্ত মানুষ কিছুদিনের শাসন ক্ষমতা পাইয়া আল্লাহর শাসন ক্ষমতাকে অস্বীকার করেছিল। এই কথাটা আল্লাহ লিমানিল মুলকুল ইয়াউম আয়াতের ভিতরেও বলেছেন, এই কথাটা আল্লাহ সুরাতুল ফাতেহার তিন নম্বর আয়াত মালিক ইয়াউমিদ্দিনের ভিতরেও বলেছেন। এবার বলেন মালিক ইয়াউমিদ্দিনের ভিতরে কোন পদ্ধতিতে আল্লাহ নসিহত করলেন? পরকালের বিবরণ দিয়ে নসিহত করলেন, পরকালের বিবরণ দিয়ে নসিহত করছেন। হাদিসে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেয়ে লোকদের পরকালে জান্নাতে যাওয়া বড় সহজ। আল মারআতু ইযা খাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা ফালতাদখুল মিন আইয়্যি আবওয়াবিল জান্নাতি শাআত আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহর রাসূল বলেন, যে সমস্ত মেয়ে লোকেরা মাত্র চারটা কাজ করবে, পাঁচ বেলার নামাজটা যারা ঠিক মতে পড়বে, রমজান মাসের রোজাটা যে মেয়ে ঠিক মতে রাখবে, আর স্বামীর ঘর করবে যে মেয়ে লোক ঠিক মতে, আর নিজের শরীরের শালীনতা সতীত্ব যে মেয়ে লোক রক্ষা করতে পারবে। কথা হইল, আল্লাহর রাসূল বলেন এই সমস্ত মেয়ে লোকের জন্য কিয়ামতের দিন জান্নাতের সবগুলি দরজা খুলে দেওয়া হবে, যেই দরজা দিয়া ইচ্ছা সেই দরজা দিয়া মেয়ে লোক বেহেস্তে যেতে পারে। বুঝে থাকলে বলুন, বেহেস্তে যাওয়া পুরুষের জন্য সহজ না নারীদের জন্য সহজ? নারীদের জন্য সহজ। আল্লাহ পাক রব্বুল আলামিন যুদ্ধের দায়িত্ব পুরুষকে অর্জন করেছেন, নারীদেরকে নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জামাত কায়েম করার, নামাজের জামাত কায়েম করার দায়িত্ব পুরুষকে অর্জন করেছেন, নারীদেরকে নয়। কিভাবে বুঝেন? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মেয়ে লোক স্বামীর ঘর করবে, এই মেয়ে লোক পুরুষ যুদ্ধের ময়দানে গিয়া ন্যায় সঙ্গতভাবে শত্রুর মোকাবেলায় লড়াই করলে যেই স্বভাব পায়, নারী শুধু স্বামীর ঘর করলে সেই স্বভাব পায়। নারী পুরুষের একই দায়িত্ব না ভিন্ন ভিন্ন দায়িত্ব? পুরস্কার সমান, কোন কোথায় ব্যবধান আর কোথায় কোথায় সমান, এইটা বোঝার মতো সেন্স হারিয়ে ফেলছে বর্তমান জগতের অনেক মানুষ। ব্যবধান কোথায়, সমান কোথায়? ডিউটির বেলায় ব্যবধান, বেতনের বেলায় সমান। কথা স্মরণ থাকবে? নারী পুরুষ আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় ব্যবধান না সমান, দায়িত্ব পালনের বেলায় সমান না ব্যবধান, দায়িত্ব পালনের বেলায় ব্যবধান। এই জন্য রাসূল বলেন, পুরুষ যুদ্ধের ময়দানে শত্রুর মোকাবেলায় লড়াই করলে পায় জাহাদের সব, নারীরা স্বামীর গড় করলে ভাবে জাহাদের সব। পুরুষ যুদ্ধের ময়দান থেকে বিজয়ী হইয়া ফিরলে ভায় গাজীর সব, নারী সন্তান প্রসবের পরে বাঁচিয়া থাকলেও ভায় গাজীর সব। পুরুষ যুদ্ধের ময়দানে মারা গেলে পায় শহীদের সব, নারী সন্তান প্রসবের সময় মারা গেলেও পায় শহীদের সব। সুযোগ কার জন্য বেশি? মহিলাদের জন্য সুযোগ বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরুষ মসজিদে গিয়া জমাতে নামাজ পড়িয়া যেই সব, নারী তার ঘরে একা নামাজ পড়িয়া সেই সব। ফেসিলিটি কার বেশি? নারীর বেশি। কেন আল্লাহ নারীদেরকে এত সব সুযোগ সুবিধা দিলেন? পুরুষ মসজিদে গিয়া জমাতে নামাজ পড়বে, নারী কেন ঘরে একা নামাজ পড়বে? পুরুষ যুদ্ধের ময়দানে গিয়া লড়াই করবে, না নারী কেন স্বামীর ঘর করবে? ঘটনাটা কি? একমাত্র ঘটনা হল, সন্তান নারীর পেটে নিতে হয়, সন্তান নারীদের প্রসব করতে হয়, সন্তানকে লালন পালন নারীদের করতে হয়। হে পুরুষ, তোমরা যেহেতু পেটে সন্তান নিতে পারবে না, তোমরা যেহেতু সন্তান প্রসব করতে পারবে না, তোমরা যেহেতু সন্তান পালতে পারবে না, এই জন্য বাইরের কাজগুলি তোমরা করো আর ভিতরের কাজগুলি নারীরা করো। এখন আপনারা বুঝে থাকতে বলেন, সন্তানকে স্তনের দুধপান করাইয়া লালন পালন করার দায়িত্ব কার? এই নারীরা যদি মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়ার দায়িত্ব দেওয়া হয়, ওই দায়িত্বটা কোন পুরুষ পালন করবে? যে সমস্ত পুরুষেরা নারীর দায়িত্বটা তো পালন করতে পারেই না, আবার নিজের দায়িত্বটাও নারী রেডিয়া পালন করাইতে চায়, এরা কেমন কাজের মানুষ? নিষ্কর্মা। এই সমস্ত পুরুষের চেয়ে বড় নিষ্কর্মা কোন মানুষ জগতে হতে পারে না, যারা নারীর কাম তো করতে পারেই না, নিজের কাজও নারী দিয়ে পাইতে চায়। নারীর কাজ আলাদা, নারীর ডিউটি আলাদা। প্রতি মাসে মাসে ঋতুস্রাবের ঝামেলা সহ্য করার ডিউটি আল্লাহ কোন পুরুষকে দেন নাই, একচেটিয়া ভাবে নারীকে দিচ্ছে। প্রতিটি সন্তান পেটে ধারণ করার দায়িত্ব কোন পুরুষকে দেন নাই, আল্লাহ একচেটিয়া ভাবে নারীকে দিচ্ছে। প্রতিটি সন্তান প্রসব করার দায়িত্ব দুনিয়ার কোন পুরুষকে আল্লাহ দেন নাই, একমাত্র নারীকে দিচ্ছেন। প্রতিটি সন্তানকে নিজের স্তনের দুধ পান করাইয়া লালন পালনের দায়িত্ব দুনিয়ার কোন পুরুষকে দেন নাই, একচেটিয়া ভাবে নারীকে দিচ্ছেন। এই নারীকে যদি যুদ্ধের ময়দানে পাঠানো হয়, ঋতুস্রাবের ঝামেলা তোমরা করো কেন? এই নারীকে যদি আজান দেওয়ার জন্য মসজিদের মিনারায় পাঠানো হয়, সন্তান তোমাদের ফেটে নাও না কেন? এই নারীকে যদি নমাজ জমাতের সাথে পড়ার জন্য মসজিদে পাঠানো হয়, তাহলে সন্তানকে তোমার স্তনে দুধপান করাও না কেন? কথা বুঝতে পারলেন? কেন আল্লাহ নারী পুরুষের কাজে ব্যবধান করে দিলেন? নারীর আলাদা কিছু ডিউটি আছে, এই ডিউটিগুলি দুনিয়ার কোন পুরুষ পালন করতে পারে না, এই জন্য ওই ডিউটিগুলি আল্লাহ পুরুষদেরকে আলাদা করে দিয়েছেন, ওই ডিউটিগুলি আল্লাহ নারীদেরকে আলাদা করে দিয়েছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাষায় ঘোষণা দিয়েছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন فَلَنُحْيِيَنَّهُ حَيَاةً طَيِّبَةً وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ কোন মুমিন যদি নেক আমল করে তাহলে সে পুরুষ হোক অথবা নারী হোক আমি তাদেরকে পবিত্র জীবন দান করব, সমান সমান পুরস্কার দান করব। আমাদের এখন এখান থেকে বুঝে নেওয়া দরকার নারী পুরুষ কোন ক্ষেত্রে ব্যবধান আর কোন ক্ষেত্রে সমান। নারী পুরুষ ডিউটির বেলায় সমান, পুরস্কারের বেলায় ব্যবধান না? ডিউটির বেলায় ব্যবধান, পুরস্কারের বেলায় সমান। আজকাল যারা আদা জল খাইয়া লাগছে মা বন্ধে ঘর থেকে বাইর করিয়ে না মসজিদের নামাজে জমাতে দাঁড় করাইবার জন্য, এরা নেয় না কেন মা বোনের সন্তান পালনের দায়িত্ব নেয় না কেন? তার মানে হল যে তোমার ডিউটি বিন্দু মাত্র আমি করব না, আমার ডিউটি তোমারে দিয়া করাইয়া ছাড়ো। এটা কাজের লোক হইল না নিষ্কর্মা? ওই সমস্ত পুরুষের চেয়ে নিষ্কর্মা কোনো মানব জগতে হতে পারে না যারা নারীর কাজটা তো নিজে করতে পারেই না, নিজের কাজটা অনারী দিয়া করাইতে চায়। এই জন্য একজন মেয়ে লোক হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিল, ওগো আল্লাহর রাসূল, আপনি যে বলেছেন মদিনা শরীফের মসজিদে নামাজের জমাতে শরীক হইলে এক রাকাতে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়, সেই সওয়াবটা কি আমার হাসিল করার দরকার নাই? আল্লাহ রাসূল বলেন, সেই সওয়াবটাই তুমি পাইবা ঘরে একা একা নামাজ পড়লে। এখন ফয়সালাটা কি হল? মসজিদে নামাজের জমাত কায়েম করার ডিউটি নারীর না পুরুষের? নারী এই সবই ভেবে গড়ে একা একা নামাজ পড়লে কেন? তার সন্তান আছে। তোমার সন্তান নাই, তুমি মসজিদ থেকে আধা ঘন্টা নামাজের জমাতে দাঁড়ায় থাকলেও তোমার কোন ডিস্টার্ব হবে না তোমার নামাজে। নারীর হয়তো পেটে সন্তান আছে, না হয় কুলে সন্তান আছে, না হয় ঘরে সন্তান আছে, তাকে যদি মসজিদে জমাতের জন্য নামাজে নিয়ে যাও তার পেটের সন্তানের উপায় কি হবে, তার কুলের সন্তানের কি উপায় হবে, তার ঘরের সন্তানের কি উপায় হবে, আর তোমার রান্না বান্নার কি উপায় হবে? ঠিক আছে, নারী যাবে মসজিদে ফাটাও, জুম্মাত ফাটাও, ঈদের নামাজও ফাটাও, ফানজেগানার জমাত ফাটাও, রান্নাবান্নার দায়িত্বটা অন্তত তোমরা নাও না। নারীদের ডিউটি মুটেও নিবে না, নিজেদের ডিউটি শোয়া নাই নারী দিয়ে করাইবে, এটা কোন ধরনের সমান অধিকার? যে সমান অধিকার না ওভার ডিউটি, দেয় ওভার ডিউটি আর কয় সমান অধিকার, এটার নাম সরল না দুঃখাবাস? দুঃখাবাস। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। যে মেয়ে লোকে পাঁচ বেলার নামাজটা ঠিক মতে পড়বে, রমজানের রোজাটা ঠিক মতে রাখবে, স্বামীর ঘর ঠিক মতে করবে, আর নিজের সতীত্বটা রক্ষা করবে, কথা কা হইল? আল্লাহ রাসূল বলেন, কাল হাসরের মাঠে এই সমস্ত নারীদের জন্য আল্লাহ বেহেশতের সবগুলি দরজা খুলে দিবেন, যে দরজা দিয়া ইচ্ছা সেই দরজা দিয়ে নারী বেহেশতে প্রবেশ করতে পারবে। আবার আমরা মূল কথার দিকে ফিরে যাই, মালিক ইয়াউমিদ্দিন আয়াতের ভিতরে আল্লাহ কত নম্বর পদ্ধতিতে নসিহত করলেন? পরকালের বিবরণ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আয়াতের ভিতরে আল্লাহ প্রথম পদ্ধতিতে নসিহত করেছেন আল্লাহর কুদরতের বিবরণ দিয়া, সিরাতাল্লাযীন আনআমতা আলাইহিম থেকে শেষ সূরার শেষ অংশ পর্যন্ত আল্লাহ দ্বিতীয় পদ্ধতিতে ওয়াজ করেছেন অতীতের ঘটনাবলীর বিবরণ দিয়া, মালিক ইয়াউমিদ্দিন আয়াতের ভিতরে আল্লাহ তৃতীয় পদ্ধতিতে দুনিয়ার মানুষকে ওয়াজ করেছেন পরকালের দিনের বিবরণ দিয়া। এবার বুঝে থাকলে বলুন, এই তিন পদ্ধতির ওয়াজ তো তিসপারা কোরআনেও, এই তিন পদ্ধতির ওয়াজ সুরাতুল ফাতিহাতেও, সুতরাং সুরাতুল ফাতিহা তিসপার কোরআনের কি হল? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সুরাকে, সুরাতুল ফাতিহাকে আসাসুল কোরআন, কোরআনের ফাউন্ডেশন নামে নামকরণ করেছে। আশা করি এই আসাসুল কোরআন নামের ক্ষেত্রে আপনারা পরিষ্কার বুঝতে পেরেছেন। তেইশ পারা কোরআনের প্রায় 6,500 আয়াতের মধ্যে বিধান আছে কত আয়াতে, নসিহত আছে কত আয়াতে, 6000 আয়াতে যত নসিহত আছে সুরাতুল ফাতিহার ভিতরে সবগুলি নসিহত আছে। কিন্তু তাহলে সুরাতুল ফাতিহা হলো পড়া কোরআনের ফাউন্ডেশন। এবার 500 আয়াতে যে বিধান আছে কি কি বিধান আর সুরাতুল ফাতিহার কোথায় আছে এটা একটু দেখি। 500 আয়াতে কি আছে বিধান আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বান্দাদের উদ্দেশ্যে যত বিধি বিধান দিয়েছেন সবগুলি বিধি বিধানকে মুফাসসিরিনে কিরাম পাঁচ ভাগে বিভক্ত করেছেন। আল্লাহর যাবতীয় বিধিবিধান পাঁচ প্রকার, আল্লাহর যাবতীয় বিধিবিধান পাঁচ প্রকার। প্রথম প্রকার বিধানের নাম ইমানিয়া, দ্বিতীয় প্রকার বিধানের নাম আমাল এবাদাত, তৃতীয় প্রকার বিধানের নাম মুআমালাত, চতুর্থ প্রকার বিধানের নাম মুআশারাত, পঞ্চম প্রকার বিধানের নাম আখলাক। ইমান, আমল, মুআমালাত, মুআশারাত, আখলাক। ইমান, আমল, মুআমালাত, মুআশারাত, আখলাক। এই আরবি নামগুলি যাদের মনে থাকবে না মনে করেন, আমি তাদের জন্য বাংলায় বলে দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারা কোরআনের 500 আয়াতে বান্দাদের উদ্দেশ্যে যত বিধি বিধান দিয়েছেন সবগুলি সর্বমোট 5 প্রকার। প্রথম প্রকার বিধানের নাম আকিদা বিশ্বাস। আল্লাহ কি কি আকিদা বিশ্বাস অন্তরে পোষণ করার বিধান দিলেন, এটা হল এক নম্বর আকিদা বিশ্বাস। দ্বিতীয় প্রকার বিধানের নাম এবাদত বন্দেগী। তৃতীয় প্রকার বিধানের নাম লেনদেন। চতুর্থ প্রকার বিধানের নাম আচার ব্যবহার। পঞ্চম প্রকার বিধানের নাম স্বভাব চরিত্র। আকিদা বিশ্বাস, এবাদত বন্দেগী, লেনদেন, আচার ব্যবহার, স্বভাব চরিত্র, এগুলি যদি মনে রাখতে পারেন তাহলে জীবনে অনেক উপকার হবে। কোরআন শরীফের 6500 আয়াতের যে কোনো আয়াতের তফসির যে কোনো দিন যে কোনো জায়গায় যে কোনো মুফাসসিরের মুখে শুনেন আপনি বুঝতে পারবেন কোন বিষয়ের তফসির চলছে, কোন বিষয়ের উপর আলোচনা হচ্ছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের 500 আয়াতে যে সমস্ত বিধি বিধান দিয়েছেন এইগুলি সর্বমোট 5 প্রকারের তালিকাটা মনে রাখি। এক নম্বর হইল ইমান আকিদা, আকিদা বিশ্বাস। দুই নম্বর ইবাদত বন্দেগী। তিন নম্বর লেনদেন। চার নম্বর আচার ব্যবহার। পাঁচ নম্বর স্বভাব চরিত্র। একটু দয়া করে বলবেন, এক নম্বরটা কি আকিদা বিশ্বাস, দুই নম্বরটা কি ইবাদত বন্দেগী, তিন নম্বরটা কি লেনদেন, চার নম্বরটা কি আচার ব্যবহার, পাঁচ নম্বরটা কি স্বভাব চরিত্র। এই কথাগুলি আলোচনা হয় না সমাজে, আলোচনা না হইতে না হইতে অবস্থা মুসলমান সমাজের এমন ধারণ করেছে যার আচার ব্যবহার জঘন্যতম খারাপ, সেও জোর গলায় দাবি করে আমি কারোর সাথে খারাপ ব্যবহার করি না, আর যার আচার ব্যবহার খুবই ভালো তার বিরুদ্ধে অহুবাদ দেয় এর ব্যবহার ভালো। কেন? এইগুলির আলোচনা হয় না, জানা যায় না, বুঝে না, জানে না, এই কারণে উল্টা ফাল্টা চলেও উল্টা ফাল্টা মন্তব্য করে। এইগুলি না জানা পর্যন্ত আল্লাহ 500 আয়াতে যে বিধিবিধান দিলেন এই বিধিবিধান পালন করবে দূরের কথা, পালন করার জন্য মন তাকে রেডিও করতে পারবে না। এই জন্য মুফাসসিরিনে কেরাম লিখছেন আচার ব্যবহার ভালো কাকে বলে আর খারাপ কাকে বলে। একজন মানুষকে পাইলে ইচ্ছা মতো আদর যত্ন করে দেওয়ার নাম আচার ব্যবহার ভালো হওয়া নয়। আর অপরাধীকে শাস্তি দিলে, নীতিগতভাবে শাস্তি দিলে এটার নাম আচার ব্যবহার খারাপ নয়। তাহলে আচার ব্যবহার ভালো কারে কয় আর খারাপ কারে কয়, এটা কিন্তু আমরা অনেকেই জানি না, না জানার কারণে আমি ব্যবহার করি খারাপ আর মনে মনে ভাবি আমার ব্যবহার বড়বেলা। এই উল্টা ফলটা কেন হয় আমাদের জানা হয়, জানতে হবে, না জানলে কোরআনের বিধান পালন করলাম কোথায়? দেখেন তোমার কোন অন্যায় কাজের দ্বারা যদি অন্য লোকের কষ্ট হয় তোমার আচার ব্যবহার খারাপ। আমার কোন অন্যায় কাজের দ্বারা যদি অন্য লোকের কষ্ট হয় তাহলে আমার আচার ব্যবহার। আর আমি কোন অন্যায় আচরণের মাধ্যমে কাউকে কষ্ট দিই না, আমার আচার ব্যবহার ভালো। আরে মিষ্টি খাওয়াইলে খাওয়াইলাম, না হইলে নাই। আরে আদর করলে করলাম, না করলে নাই। আরে জিয়াফত করলে করলাম, দাওয়াত দিলে দিলাম, না দিলে নাই। আমার আচার ব্যবহার ভালো, আমি অন্যায় আচরণ একদমে কাউকে কষ্ট দিই না। খুব ভালো রকম স্মরণ রাখতে হবে, আচার ব্যবহার ভালো হয় কিভাবে আর খারাপ হয় কিভাবে। অন্যায় কাজের দ্বারা কেউরে কষ্ট দিলে হয় আচার ব্যবহার খারাপ, অন্যায় কাজের দ্বারা কেউরে কষ্ট না দিলে হয় আচার ব্যবহার ভালো। দুইটা উদাহরণ দিব কথাটা সহজে বোঝার জন্য। আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলহি তার অমর গ্রন্থ তফসিরে মারিফুল কোরআনে একটা উদাহরণ দিয়েছেন। এই উদাহরণটা হল, ধরেন একটা কথার কথা, আপনি গাড়িতে চড়েছেন কোথাও যাওয়ার জন্য, গাড়ির মধ্যে একটা সিট বানাইছে দুইজন করে বসার মতো, তিন হাত লম্বা একটা সিট, দুইজন দুইজনের বসার জায়গা। সিটটা কতটুক লম্বা? কতজন বসার জায়গা? দুইজন। তাহলে একজনের বাগে পরে কত হাত? দেড় হাত। তুমি যদি ঠ্যাং সরাইয়া ফোনে দুই হাত দখল করো, তোমার সাইটম্যানের কষ্ট হবে কিনা? তোমার আচার ব্যবহার খারাপ, তোমার আচার ব্যবহার খারাপ। আচার ব্যবহার খারাপ জিনিসটা হাসার কথা না, আচার ব্যবহার যার খারাপ, যার অন্যায় আচরণের দ্বারা অন্যদের কষ্ট হয়, এইরকম কষ্ট দেওয়া হারাম, যা করা মাত্রই একটা কোটা গুণা হয়। আমরা কোথায় আছি আর কোরআনের তফসির কোথায় আছে? মুসলমান কোথায়, মুসলমানের কোরআন কোথায়, কোরআনের তফসির কোথায়? মসজিদে ঢুকার সময় সমস্ত মুসল্লিরা যার যার জুতা যার যার চিহ্ন মতো ছুঁয়ে ঢুকল। আমি বেরিবার সময় আমি যে যে জুতাটা সামনে পড়ল সেইটাই পায়ে দিয়ে আমি চলে গেলাম উজু করতে, আমি চলে গেলাম পেশাব করতে। মনে মনে ধারণা, আমি তো আবার ফিরে আসতেই আছি, যেখানে জুতা সেটা তো রেখেই দেব, এই ধারণা। আমি যে না বলে আপনার জুতা বলি, আপনি যেখানে রাখছিলেন সেখান থেকে নিয়ে গেলাম উজু করার জন্য, এই ফাঁকে দিয়ে যদি কোনো জরুরত হঠাৎ আপনার মসজিদ থেকে বের হতে হয়, মসজিদের দরজায় গিয়ে আপনার জুতাগুলি জায়গাতে পাবেন, তাহলে আপনার কিছু কষ্ট হবে না? আমি ন্যায় ব্যবহার করিয়া কষ্ট দিলাম না অন্যায় ব্যবহার? হালাল না হারাম, গুনা না সওয়াব? চিন্তা করে দেখেন আমরা কতভাবে গুনা কামাই করি, শুধু আল্লাহর বিধানগুলি পাঁচ প্রকার না জানার কারণে, না বুঝার কারণে। পালন তো দূরের কথা, জানি না বুঝি না। মসজিদের বাথরুমের ভিতরে পানির ট্যাপ আছে, ট্যাপ নিয়ে কইনা ফেলা, পানির ট্যাপ পানি পরে বদনাটা এর নিচে রাখার জায়গা, সরাইয়া রাখার জায়গা, নিচে রাখার জায়গা। এই বাথরুমটা, এই ট্যাপটা, এই বদনাটা শুধু আমি একজন মুসল্লি ব্যবহার করার অধিকারী আর কেউ নয়, সমস্ত মুসল্লিরা, সমস্ত মুসল্লি। আমি করলাম কি, আমার টয়লেটিং শেষ করার পরে পানি নিলাম ট্যাপ থেকে বদনায়, ব্যবহার করলাম, শেষ পর্যন্ত বদনাটা রাখার একটা জায়গা ছিল কিনা? ওই জায়গায় না রেখে অন্যখানে ফেলে দিয়ে চলে গেলাম। পরে যখন আরেকজন মুসল্লি গেল টয়লেটে, গিয়া বদনাটা তালাশ করে পেরেশান হবে কিনা, এই পেরেশানের কারণে তার কষ্ট হয়নি, আমি ন্যায় ব্যবহার করে তারা কষ্ট দিলাম না অন্যায় ব্যবহার? হারাম, তোমার আচার ব্যবহার ভালো নয়, তুমি অন্যায় ব্যবহার করে মানুষকে কষ্ট দাও। আজকের থেকে মনে থাকবে কিনা, আচার ব্যবহার খারাপ কার? অন্যায় ব্যবহার, অন্যায় কাজের দ্বারা যে অন্যকে কষ্ট দেয়, অন্যায় কাজের দ্বারা যে অন্যকে কষ্ট দেয়। এই জন্য মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে মারিফুল কোরআনে লেখেন, গাড়িতে যদি তিন হাত লম্বা একটা সিট দুইজনের জন্য ধার্য করা থাকে, একজনের ভাগে পড়ে দেড় হাত, তুমি যদি সরাইয়া ফোনে দখল করো, তাহলে তার ভাগের তিন ইঞ্চি না ছয় ইঞ্চি, তিন ছয় ১৮ না প্রায় সাড়ে তিন ইঞ্চি, তার ভাগের অংশ তুমি দখল করেছ, ন্যায় না অন্যায়? হ্যাঁ, হইতে পারে তোমার পায়ে ব্যথা, হইতে পারে তোমার পায়ে জখম, হইতে পারে তুমি মোটা মানুষ, সে শিক্ষিত মানুষ, হইতে পারে এমত অবস্থায় তোমার অনিচ্ছাই তোমার ঠ্যাং ফরাইয়া যায়। সাইটম্যানকে এতটুকু বললে কি হয়, ভাই আমার ভাই একটু ব্যথা আছে, তোমার কি কষ্ট হয়? এই কথা কইলেও কি লোক সাই কষ্ট ভাবে? এতটুকু কথা বলবে না, বেপরোয়াভাবে ঠ্যাং ফরাইয়া দিবে, অন্যায় ব্যবহার। তার যে কষ্ট হইল এর আচার ব্যবহার খারাপ। এইভাবে প্রত্যেকটা জিনিস আমাদের বুঝে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 500 আয়াতে যে ইসলামের যাবতীয় বিধিবিধান দিয়েছেন, প্রথম প্রকার বিধিবিধানের নাম আকীদা বিশ্বাস, কাকে বলে আমার ঠিক আছে না গণ্ডগোল আছে। দ্বিতীয় প্রকার বিধিবিধানের নাম যে ইবাদত বন্দেগী, আমি কি বুঝলাম আমার ঠিক আছে না গণ্ডগোল আছে। তৃতীয় প্রকার বিধিবিধান যে লেনদেন, আমি কি বুঝলাম আমার ঠিক আছে না গণ্ডগোল আছে। চতুর্থ প্রকার বিধিবিধানের নাম যে আচার ব্যবহার, আমি কি বুঝলাম আমার ঠিক আছে না গণ্ডগোল আছে। পঞ্চম প্রকার বিধিবিধানের নাম যে স্বভাব চরিত্র, আমি কি বুঝলাম আমার ঠিক আছে না গণ্ডগোল আছে। বুঝারই যদি বাকি থাকে, আমল করব কখন, পালন করব কখন? এই জন্য আমি অতি সংক্ষেপে একটা একটা বিধান সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরছি, যাতে আপনারা বিষয়গুলি বুঝতে পারে। ইসলামের কিছু বিধিবিধান আছে অন্তরের দ্বারা পালন করতে হয়, যেমন আল্লাহ আছেন বিশ্বাস করব কিসের দ্বারা, আল্লাহ একজন বিশ্বাস করব কিসের দ্বারা, আল্লাহ লা শরীক বিশ্বাস করব কিসের দ্বারা, নবী রাসূল আল্লাহর প্রেরিত আল্লাহ পাঠাইছেন বিশ্বাস করব কিসের দ্বারা, কবরের আযাব গজব সত্য বিশ্বাস করব কিসের দ্বারা, হাসরের মাঠের হিসাব নিকাশ সত্য বিশ্বাস করব কিসের দ্বারা, বেহের দুজক সত্য বিশ্বাস করব কিসের দ্বারা। এই যে সমস্ত বিধিবিধান অন্তরের দ্বারা পালন করতে হয় এইগুলির নাম আকীদা বিশ্বাস, এগুলির নাম। আমার কথা বুঝে থাকলে একটু দয়া করে বলুন, ইসলামের যে সমস্ত বিধিবিধান, কোরআনের যে সমস্ত বিধিবিধান অন্তরের দ্বারা পালন করতে হয় এইগুলির নাম কি? আকীদা বিশ্বাস। এইগুলি আবার দুই প্রকার। এক প্রকার আকীদা বিশ্বাস অন্তরে না থাকলে মুসলমান হয় না, আর এক প্রকার আকীদা বিশ্বাস অন্তরে না থাকলে মুসলমান হয় কিন্তু মুসলমান হইয়াও গুনাগার জাহান্নামী হয়। তাহলে আকীদা বিশ্বাস কত প্রকার হইল? মুসলমান হওয়ার জন্য এক প্রকার, আর মুসলমান হওয়ার পরও জাহান্নাম থেকে বাঁচার জন্য আরেক প্রকার। মুসলমান হয় না যে সমস্ত আকীদা বিশ্বাস অন্তরে না থাকলে। এই আকীদা বিশ্বাস দুইকে মুফাসসিরিন কেরাম এক কলেমার ভিতরে ঢুকাইয়া দিয়েছেন। এই জন্য মুসলমান ছেলে মেয়েদেরকে শিশুকালের ওই কলিমাগুলি মুখস্থ করাইয়া দেওয়া হয়। এর মধ্যে একটা কলেমা হল ইমানে মুফাসসাল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমি আল্লাহকে বিশ্বাস করলাম, না করলে মুসলমান হবে না। আমি আল্লাহর ফিরিস্তাদের বিশ্বাস করলাম, না করলে মুসলমান হবে না। আমি আল্লাহর নাযিলকৃত আসমানি কিতাবগুলি বিশ্বাস করলাম, না করলে মুসলমান হবে না। আমি আল্লাহর প্রেরিত নবী রাসূলগণকে বিশ্বাস করলাম, না করলে মুসলমান হবে না। আমি পরকাল বিশ্বাস করলাম, না করলে মুসলমান হবে না। আমি তকদির বিশ্বাস করলাম, না করলে মুসলমান হবে না। মরণের পরে আমাকে আবার পুনরায় জীবিত হতে হবে, না করলে মুসলমান হবে না। তাহলে আমানতু বিল্লাহির ভিতরে যে কথাগুলি বলা হইল এইগুলি ইসলামের কত নম্বর বিধিবিধানের আওতায়? এক নম্বর। আর এগুলির নাম আকীদা বিশ্বাস। এগুলি কেমন আকীদা বিশ্বাস? যে কোনো যুগের যে কোনো নবীর যে কোনো উম্মত এই কথাগুলির কোন একটা বিশ্বাস করবে না, সে মুসলমান হতে পারবে না, মুমিন হতে পারবে। এই কথাটা বুঝলে আরো একটা কথা বুঝে আমাদের জন্য সহজ হইয়া যায়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহির ভিতরে আমরা সমস্ত আসমানি কিতাবকে আসমানি কিতাব বিশ্বাস করেছি কিনা, সমস্ত নবী রসুলগণকে নবী রসুল বিশ্বাস করেছি কিনা। আমরা যেমন ভাবে আদম আল ইসলামকে নবী বিশ্বাস করি, তেমনি ভাবে নূহ আল ইসলামকে আল্লাহর নবী বিশ্বাস করি, ইব্রাহিম আলহিসালামকে আল্লাহর নবী বিশ্বাস করি, মুসা আলহিসালামকে আল্লাহর নবী বিশ্বাস করি, ঈসা আলহিসালামকে আল্লাহর নবী বিশ্বাস করি, মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে আল্লাহর নবী বিশ্বাস করি। কিন্তু মুসা আলহিসালামকে আল্লাহর নবী বিশ্বাস করার কি এমন দাবিদার দুনিয়াতে আছে যারা ঈসা নবীরে নবী মানে, মুসা নবীরে নবী মানে, ঈসা নবীরে নবী মানে না। আবার কিছু লোক আছে ঈসা নবীরে নবী মানে, মুসা নবীরে নবী মানে না। আবার কিছু লোক আছে ঈসা নবী মানে, মুসা নবী মানে, মোহাম্মদ নবী মানে না। এইরকম কিছু মানি কিছু মানি না, এইরকম করলে কোন মানুষ মুসলমান হতে পারে না। এই শিক্ষা দিয়ে আল্লাহ পবিত্র কোরআনের একায়াতে বলেন, লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, আল্লাহর প্রেরিত কোন নবী মানি কোন নবী মানি না, এটা কোন মুমিনের ইমান হতে পারে না। বুঝে থাকলে এবার বলুন, মুসা আলাইহিসসালামকে মুসলমানেরা নবী মানে কিনা, ঈসা আলাইহিসসালামকে মুসলমানেরা নবী মানে কিনা? কিন্তু অনেক লোক মুসা নবীরে নবী মানে, ঈসা নবীরে মানে না। অনেক লোক ঈসা নবীরে নবী মানে, মুহাম্মদ রাসূলুল্লাহরে মানে না। তাহলে যারা সমস্ত নবীরে মানে এরাই দোষী। কি বলে তাইলে? তাহলে এই দ্বন্দ্বটা সৃষ্টি হইল মান্যওয়ালার কারণে না, না মান্যওয়ালার কারণে? আল্লাহর সমস্ত নবীরে নবী মেনে নিলে তো ধর্ম নিয়ে দুনিয়াতে কোন দ্বন্দ্বই থাকে না। কথা বুঝলেন কিনা দেখেন, আল্লাহর সমস্ত নবীকে যারা নবী হিসাবে মেনে নিবে এদের মধ্যে তো ধর্ম নিয়ে কোন দ্বন্দ্বই থাকে না। দ্বন্দ্ব সৃষ্টি হইল মান্যওয়ালাদের কারণে না না মান্যওয়ালাদের কারণে? কাজেই মান্যওয়ালারাই দোষী। ধর্ম নিয়ে যত দ্বন্দ্ব লাগে এদের জন্য মান্যওয়ালারাই দায়ী না না মান্যওয়ালারাই দায়ী? না মান্যওয়ালারাই দায়ী। কত সবগুলি কোথায় আমানতুবিল্লাহর ভিতরে শিক্ষা দেওয়া হয়েছে, আমানতুবিল্লাহি আল্লাহ বিশ্বাস করলাম, আল্লাহর ফেরেশতাগণ বিশ্বাস করলাম, আল্লাহর নাযিল করা আসমানি কিতাবগুলি বিশ্বাস করলাম, আল্লাহর প্রেরিত কিছু কিছু নবী রাসূলগণকে বিশ্বাস করলাম, সমস্ত নবীগণকে। দেখেন কত চমৎকার ইসলামের কলিমা, ইসলামের কলিমা কত চমৎকার। ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আল্লাহর নাযিল কৃত সমস্ত আসমানি কিতাব বিশ্বাস করলাম, আল্লাহর প্রেরিত সমস্ত নবী রাসূলগণকে বিশ্বাস করলাম। ইসলামের কলেমা মেনে নিলে ধর্ম নিয়ে দুনিয়ার কোন মানুষের মধ্যে কোন দ্বন্দ্ব থাকতে পারে না। তাহলে আমানতুবিল্লাহর ভিতরে যে কথাগুলি আছে এই কথাগুলি বিশ্বাস না করলে কেউ মুসলমান হতে পারে? আবার এমন কিছু আকিদা বিশ্বাস আছে যেইগুলি না থাকলে মুসলমান তো হয় কিন্তু গুনাগার মুসলমান হয়, জাহান্নামী মুসলমান হয়। আমার বাকি কথা বলার আগে আপনাদের কাছে জানতে চাই, আপনারা শুধুমাত্র মুসলমান হতে চান না জাহান্নাম থেকে মুক্ত মুসলমান হতে চান? তাহলে আমানতুবিল্লাহতে যা আছে তা বিশ্বাস করে মুসলমান হইলেন, এখন আরো কিছু আকিদা আছে এইগুলি বিশ্বাস করিয়া জান্নাতি মুসলমান হতে হবে, জাহান্নামী মুসলমান নয়, সেইগুলি কি? সেইগুলি হল যেমন নবীগণকে বেগুনা বিশ্বাস করা। কেউ যদি নবীগণকে গুনাগার বিশ্বাস করে সে কাফির হবে না কিন্তু জাহান্নামী মুসলমান হবে। কথা বুঝলেন কিনা দেখেন, নবীগণকে নবী বিশ্বাস করে মুসলমান হইলাম, আর বেগুনা নবীগণকে বেগুনা বিশ্বাস করে জান্নাতি মুসলমান হইলাম। বেশ কম হইল কিনা দুই কথায়? দুই কথা বেশ কম হইল কিনা? বুঝে থাকলে বলুন, নবীগণকে নবী বিশ্বাস না করলে কি হয়? মুসলমান হইল। নবীগণকে নবী বিশ্বাস করার পরও ওনাদেরকে গুনাগার বিশ্বাস করলে কি হয়? মুসলমান তো ঠিক কিন্তু তোমার তুমি গুনাগার মুসলমান, তুমি জাহান্নামী মুসলমান, তোমার আকিদার মধ্যে হারাম আছে, আমলের মধ্যে হারাম না আকিদার মধ্যে হারাম। নবীগণকে গুনাগার বিশ্বাস করা হারাম। এই জন্য একটা হল ইসলামের আকিদা আর একটা হল ইসলামের সহি আকিদা। নবীগণকে নবী বিশ্বাস করা ইসলামী আকিদা, আর নবীগণকে বেগুনা বিশ্বাস করা ইসলামের সহি আকিদা। ইসলামী আকিদা বিশ্বাস করলে মুসলমান হয়, সহি আকিদায় বিশ্বাসী হইলে জান্নাতি মুসলমান হয়, জাহান্নাম থেকে মুক্ত মুসলমান। আর একটা উদাহরণ দিচ্ছি শুনেন, পবিত্র কোরআন উদাহরণ দিতে গিয়া বলেন, সুবহানাল্লাযি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, পবিত্র সেই আল্লাহ যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাত্রিকালীন ভ্রমণে নিয়ে গেলেন। মেরাজের ঘটনাকে আল্লাহর ভাষায় রাত্রিকালীন ভ্রমণ বলা হল, কেন? মেরাজের ঘটনাটা রাত্রে ঘটেছিল। মেরাজের ঘটনা কোন বেলায় ঘটেছিল? রাতের বেলায়। আল্লাহ বলেন, বাইতুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত মেরাজের ঘটনার বিবরণ কোরআনে কোথা থেকে কোথা পর্যন্ত উল্লেখ আছে? বাইতুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত উল্লেখ আছে। সেখান থেকে তিনি স্বশরীরে সাত আসমানের উপরেও গিয়েছিলেন কিনা? বাইতুল মুকদ্দস পর্যন্ত বিশ্বাস না করলে মুসলমান হবে না, কারণ এটা কোরআনে আছে, না মানলে তুমি মুসলমান। কিন্তু কেউ যদি বাইতুল মুকদ্দস পর্যন্ত নবীর মেরাজের ঘটনা মানে আর সেখান থেকে যে সাতাশ মানের উপরে গেছিলেন ওই কথাটা যদি মানে না, যেটা কোরআনে নাই হাদিসে আছে, কোথায় নাই কোথায় আছে, সাতাশ মানের উপরে নবীর সশরীরী মেরাজের ঘটনা কোরআনে নাই আছে কোথায় হাদিসে, ওইটা যদি মানে না কাফির হবে না কিন্তু জাহান্নামি মুসলমান হবে। বুঝলেন কিনা, আকিদা বিশ্বাস যে দুই প্রকার, এক প্রকার আকিদার দ্বারা মুসলমান হতে হয় আর এক প্রকার আকিদার দ্বারা জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে হয়। বাইতুল মুকদ্দস পর্যন্ত নবীর মেরাজ মানে মুসলমান হইলাম, সাত আসমানের উপরে নবীর শ্বশুরী মেরাজ মানিয়া জান্নাতি মুসলমান হইলাম। আরেকটা উদাহরণ শুনেন, মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর কে হবেন তার প্রথম খলিফা, এই প্রশ্নের জবাব কোরআনের আয়াতও নাই নবীর হাদিসেও নাই, কোরআনের আয়াতেও নাই নবীর হাদিসেও নাই। তাই সাহাবায়ে কেরাম পরামর্শ করতে বসলেন, রসুলের ইন্তেকালের পর দাফন কাফনের কাজে হাত দেওয়ার আগে আগে খলিফা ধার্য করার জন্য পরামর্শ বসলেন। সমস্ত সাহাবা ঐক্যবদ্ধভাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুকে রসুলের প্রথম যোগ্য খলিফা বলে ঘোষণা দিলেন। আমি পরের কথা বলার আগে আগে আপনাদের জিজ্ঞাসা করতে চাই, আপনারা কি আবু বকরকে রসুলের প্রথম অযোগ্য খলিফা বিশ্বাস করেন? অযোগ্য খলিফা কোরআনে পাইয়া না হাদিসে পাইয়া না সাহাবায়ে কেরামের সিদ্ধান্ত, কাজেই সাহাবায়ে কেরামের জমাতের সিদ্ধান্ত বিশ্বাস করা এটা হল জাহান্নামী মুসলমান না হইয়া জান্নাতি মুসলমান হওয়ার আকীদা, জান্নাতি মুসলমান। আপনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে যদি রসুলের প্রথম অযোগ্য খলিফা মনে করেন আপনি কাফির হবেন না, কিন্তু আপনি হবেন জাহান্নামী মুসলমান। কেন? আপনি সাহাবায়ে কেরামের জমাতের ফয়সলা মানেন না। কথা বুঝে আসছে কিনা? সাহাবায়ে কেরামের জমাতের ফয়সলা না, নবীর হাদিসের দ্বারা যে আকীদা সাব্যস্ত হয় সেই আকীদা মানা, জাহান্নাম থেকে বাঁচনেওয়ালা মুসলমান হওয়ার জন্য জান্নাতি মুসলমান হওয়ার জন্য পূর্ব শর্ত। সুতরাং আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইসলামের বিধিবিধান যে পাঁচ প্রকার, প্রথম প্রকারের নাম আকিদা বিশ্বাস, এটা আবার কত ভাগে বিভক্ত। এক প্রকার আকিদার দ্বারা মুসলমান হয় আর এক প্রকার আকিদার দ্বারা জান্নাতি হয়। এই দুনো প্রকার আকিদা আমাদের সকলেরই আছে কিনা এটা যাচাই বাছাই করার দরকার। এই যাচাই বাছাইয়ের সময় এখানে নাই। আমার উদ্দেশ্য হইল এই যে পাঁচ প্রকারের বিধিবিধান আল্লাহ পাক রব্বুল আলামিন তিসপারা কোরআনের পাঁচশ আয়াতে বর্ণনা করেছেন, সবগুলি সূরাতুল ফাতিহার ভিতরে আছে, ওইটা দেখা নিয়ে আমার উদ্দেশ্য। সবগুলি কোথায় আছে? এই পাঁচ প্রকার বিধিবিধান পবিত্র কোরআনের পাঁচশত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে পাঁচ প্রকারের বিধিবিধান বর্ণনা করেছেন, সবগুলি বিধিবিধান অতি সংক্ষেপে আল্লাহ সূরাতুল ফাতিহার ভিতরে উল্লেখ করেছেন। কাজী এখন সূরায়ে ফাতিহা তিসপারা কোরআনে কি হইল? ফাউন্ডেশন হইল। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তিসপারা কোরআনকে আসাসুল কোরআন নামে নামকরণ করেছেন। তিসপারা কোরআনকে আল্লাহ সূরাতুল ফাতিহাকে আল্লাহ পবিত্র কোরআনের ফাউন্ডেশন নামে নামকরণ করেছেন। এরপরে দুই নম্বর বিধিবিধান হইল এবাদত বন্দেগী। প্রথম প্রকার বিধিবিধানের নাম আকিদা বিশ্বাস, প্রথম প্রকার বিধিবিধানের নাম আকিদা বিশ্বাস। দ্বিতীয় প্রকার বিধিবিধানের নাম এবাদত বন্দেগী। এবাদত বন্দেগী ওই সমস্ত বিধিবিধানকে বলা হয় যেগুলি শুধু অন্তরের দ্বারা পালন করলে চলে না, কাজে কর্মে পালন করতে হয়। যেমন দৈনিক পাঁচ বেলার নামাজ ফরজ, অন্তরের দ্বারা বিশ্বাস করলে এটা হবে ঈমান, আর কাজে কর্মে নামাজ পড়লে এই নামাজটা হবে আমল, এবাদত। রমজান মাসে রোজা রাখা ফরজ, বিশ্বাস করলে হবে ঈমান, রোজা রাখলে রোজা রাখাটা হবে এবাদত বা আমল। দেখেন ইমানে আর আমলে ভাটটুকু বুঝে আসলো কিনা? পাঁচ বেলার নামাজ ফরজ বিশ্বাস করার নাম ইমান, নামাজ পড়ার নাম আমল। ইমানটাই আকিদা, আমলটাই এবাদত। রমজান মাসে রোজা রাখা ফরজ, বিশ্বাস করার নাম ইমান। রোজা রাখাটা আমল বা ইবাদত। ধনীদের জন্য যাকাত ফরজ, বিশ্বাস করার নাম ইমান আকীদা। যাকাত দেওয়ার নাম ইবাদত বন্দি। সামর্থ্যবানদের জন্য হজ ফরজ, বিশ্বাস করার নাম ইমান আকীদা। হজ করার নাম ইবাদত বন্দি। সুতরাং কোরআনের যে সমস্ত বিধিবিধান কাজে কর্মে পরিণত করতে হয় ওইগুলির ইমান আকিদা বলে না, ওইগুলিকে এবাদত বন্দেগী বলে। নমাজ এবাদত বন্দেগী, রোজা এবাদত বন্দেগী, হজ এবাদত বন্দেগী, জাকাত এবাদত বন্দেগী, কোরআন তেলাওয়াত এবাদত বন্দেগী, দোয়া এবাদত বন্দেগী, দুরুদ এবাদত বন্দেগী, তসবিহ করা এবাদত বন্দেগী, জিকির করা এবাদত বন্দেগী, যত কাজে রূপান্তরিত করা হয় সবগুলির নাম এবাদত বন্দেগী। এই বিষয়ের পার্থক্যটা যারা বুঝেন তাদের কাছে ওই সমস্ত বন্ড ফিরেরা বন্দামি করতে পারে না। যারা কয় মনের নমাজ বড় নমাজ, জীবনে একবার হলেই হয়, বলেন নমাজ মনে মনে ভরার জিনিস না কাজে করবে, কাজে করবে। বাংলাদেশে এইরকম এক বন্ড ফিরেরা বলছিলাম আমি, ঠিক আছে নমাজ যদি তোমার মনে মনে পড়লে সারে, তাহলে খানাও মনে মনে খাইও, কাজে কর্মে খাইতে দেবো না তোমাকে। খানা মনে মনে খাইতে হয় না কাজে কর্মে খাইতে হয়। ঠিক তেমনি ভাবে নমাজ রোজা এবাদত বন্দেগী মনে মনে করলে হয় না, কাজে কর্মে করতে হয়। হ্যাঁ, কাজটা করার সময় মনোযোগী হওয়া এটা ভিন্ন কথা, কাজ না কইরা কিসের মনোযোগী। এই জন্য মনে রাখতে হবে আমাদের ইমানে এবং ইমান আকিদার এবাদত বন্দেগীতে বেশ কম। ইমান আকিদা মনে মনে করলে হয়, ইমান আকিদা কিসে কিভাবে করলে হয় মনে মনে, আল্লাহ এক মনে মনে বিশ্বাস করলে হয়, আল্লাহ লা শরীক মনে মনে বিশ্বাস করলে হয়, আল্লাহর আসমানি কিতাবগুলি আল্লাহ নাজিল করেছেন মনে মনে বিশ্বাস করলে হয়, আল্লাহ নবী রসুল আল্লাহ পাঠাইছেন মনে মনে বিশ্বাস করলে হয়, নমাজ রোজা হজ যাকাত মনে মনে করতে হয় না কাজে কর্মে করতে হয়, এইগুলির নাম ইবাদত বলতে। বুঝে থাকলে এবার বলেন বর্তমান সমাজের কতজন মুসলমানের ইবাদত বন্দেগী ঠিক আছে, কতজন মুসলমান নামাজ পড়ে, কতজন মুসলমান হালাল পথে চলে, কতজন মুসলমান হারাম থেকে বিরত রাখে, কতজন মুসলমান ফরজা পালন করে, এগুলি তো মনে মনে করলে হবে না, এগুলি তো কাজে কর্মে করতে হবে। অথচ হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। এই সহিহ হাদিস আল্লাহ রসুল পরিষ্কার ভাষায় বলেছেন নমাজ বেহেশতের চাবি। এই পরিষ্কার ঘোষণাটা থাকা সত্ত্বেও যেই মুসলমান নমাজ পড়তে রাজি নয়, এর মানে হল সে কথায় বলে না, সে কাজের দ্বারা ঘোষণা দিল আমি রাসুলের দেওয়া বেহেশতের চাবি নিতে চাই না, রাসুল নমাজ নামের বেহেশতের চাবি আমাকে দিতে চান আমি নিতে চাই না। এছাড়া নমাজ না পড়া কোন মুসলমানের নমাজ না পড়ার আর কোন ব্যাখ্যা হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা ক্বালু আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন। জান্নাতীরা জাহান্নামীরা জিজ্ঞাসা করবে, এই জাহান্নামীরা কোন ভাবের কারণে জাহান্নামী হইলা তোমরা? তারা যে সমস্ত ভাবের কথা উল্লেখ করবে, এর মধ্যে প্রথম নম্বর পাপ হইল লাম নাকুম মিনাল মুসাল্লিন, দুনিয়ার জীবনে মুসল্লিদের দলভুক্ত ছিলাম না, জাহান্নামী হওয়ার প্রথম কারণ। বুঝে থাকলে বলুন, নামাজ না পড়া জান্নাতে যাওয়ার পথ না জাহান্নামে যাওয়ার পথ? বর্তমান দুনিয়ার বেশিরভাগ মুসলমান কোন পথে? এরপরে যারা আমরা নামাজ যারা পড়ি, নামাজের মধ্যে কিছু কাজ আছে কিনা ফরজ, কিছু আছে ওয়াজিব, কিছু সুন্নত। ফরজ আর ওয়াজিব, সুন্নত আর ওয়াজিবের কথা তো পরে, ফরজ কত মানে ঠিক আছে। নমাজে যে সুরা কেরাতগুলি পড়া হয় এইগুলি সুন্নত না ফরজ? নমাজের সুরা কেরাতগুলি সুন্নত না ফরজ? এবার একটু দয়া করে বলুন তো, বুল কেরাত ফরজ? নমাজের সুরা কেরাত বুল ভরা ফরজ না সহি ভরা ফরজ? এবার বলেন, যতজন মুসলমানের নমাজ পড়ে কতজনের আলহামদুফু সুরা সহি আছে, কতজনের আলহামতারা সুরা সহি আছে, কতজনের ইন্না আতাইনা সুরা সহি আছে, তাহলে আমি কোরআনের বিধান কি কোরআনের বিধান পালন করব দূরের কথা, মানলাম কোথায়, কোরআনের বিধানকে তো আমি ডেম কেয়ার করে ফেলছি সারা জীবন। আমার কথা বুঝে থাকি বলুন, সুরাতুল ফাতিহা গলত ফরা ফরজ নামাজে না সহি ফরা? সমস্ত মুসল্লিদেরকে এক কাতার এগার করান, একজন একজন করে সুরা ফাতিহা জিজ্ঞেস করেন কতজনের সহি আছে দেখুন। ওই যে ফ্লাইটের মধ্যে যে বিমান বালারা বিমান সার্ভার আগে দুবাসী গেয়ে দেয় সুবহান আল্লাহ সাক্কার আলানা হাজা ওমা কুন্না লাহু মুকরিনিন ওয়াইন্দা ইলা রাব্বিনা লা মুনকালিবুন, কি গায়ে দেয়, ইন্না ইলা রাব্বিনা লা মুনকালিবুন, অবশ্যই আমরা আমাদের রবের দিকে প্রত্যাবর্তনকারী, এটার ফলে লা মুনকালিবুন, অবশ্যই আমরা রবের দিকে ফিরে যাব না। কেমন হইল হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রুব্ব কারিল কুরআন ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআন ইয়ালআনহু, অনেক কুরআন পড়নেওয়ালা এমন আছে, একদিকে কুরআন পড়তে থাকে অপরদিকে কুরআন তারে লানত করতে থাকে। হাদিসের ব্যাখ্যা আছে, কুরআন পড়তে থাকে সওয়াবের জন্য, কুরআন তারে লানত করতে থাকে কিসের জন্য? হাদিসের ব্যাখ্যা লেখা আছে গলত পড়ার জন্য, কিসের জন্য? গলত পড়ার জন্য। আরেকটা উদাহরণ করুন, সূরা কাফিরুনের মধ্যে এক আয়াত আছে, লা আবুদু মা তাবুদুন, এর অর্থ হল হে মূর্তি পূজারীরা, তোমরা যে সমস্ত বুত মূর্তির পূজা করো আমি এই সমস্ত বুত মূর্তির পূজা করি না। লা আবুদু লা লম্বা কইরা বললে এই অর্থ হয়, কিন্তু অনেক মুসল্লি পরে লা আবুদু মা তাবুদুন, এর অর্থ হয় হে মূর্তি পূজারীরা তোমরা যে সমস্ত দেব দেবীর পূজা করো আমিও নিশ্চয়ই সেইগুলির পূজা করি। এবার বলুন কোরআন গলত ফরা নামাজে কেমন? নামাজের সূরা কারাক গলত পড়লে নামাজ হয়? গলত ফরা ফরজ না সহি ফরা ফরজ? কতজন মুসল্লির সূরা ফাতিহা সহি আছে, কতজন মুসল্লির সূরা কাউসার সহি আছে, কতজন মুসল্লির সূরা ফিল সহি আছে? সহি নাই তো নাই, সহি করার কোন ফিকির নাই। কোরআনের বিধানের মূল্যায়ন করলাম কত, কোরআনের বিধানের ভ্যালু কত আমার কাছে, কোরআনের বিধানের গুরুত্ব কত আমার কাছে, আকিদা বিশ্বাসের ফরিত্ব আবাদত বন্দেগী, আর এবাদত বন্দেগীর ফইলা নম্বর আবাদত নমাজ, আর নমাজের একটা গুরুত্বপূর্ণ ফরজই সূরা কেরাত, এটি আমার সহি না, সারা জীবন ভর বেপরোয়াভাবে ভুল কেরাতে নমাজ পতিত করছি হই চলছি তো চলছি হই। কোরআনের প্রশ্নই শূন্য লাভ কি, কোরআন বুঝে লাভ কি, যদি কোরআন নিয়ে এত বড় খাম খেলি থাকে আমাদের মধ্যে, কোরআন নিয়ে যদি অত বড় অবহেলা, এত বড় উদাসীনতা যদি কোরআনের বিধান নিয়ে আমাদের অন্তরে থাকে। কালকে ডেট টু এট ছিলাম, ওইখানে এক কথা প্রসঙ্গে বলে দিছি, যে সমস্ত মুসল্লিরা প্রথম জীবনে কোরআনের নামাজের সূরা কেরাত সহি করার সুযোগ পাইছেন না, তারাও যদি সহি করার চেষ্টা চালাইয়া যান আর এই অবস্থায় মরণ হইয়া যায়, আল্লাহ মাফ করে দেবেন। এটাও তাফসীরে লেখা আছে, যারা প্রথম জীবনে নামাজের সূরা কেরাত সহি করছে না, যখন জানতে পারল সহি সূরা কেরাত পড়া ফরজ, গলতটা ফরজ নয়, তখন থেকে যদি সহি করার চেষ্টা চালাইয়া যায়, এই অবস্থায় মরণ হইয়া গেলে গলত পড়াও আল্লাহ কবুল করে দেবেন। আর সহি তো পারেই না, সহি করার চেষ্টাও করে না, এই অবস্থায় মরণ হইলে গলত কেরাতের নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। এখন চেষ্টা চালানির সহজ পদ্ধতি কি, চেষ্টা চালানির সহজ পদ্ধতি আপনাদের বলে দেই, কয়েক পদ্ধতি আছে, এর মধ্যে একটা হইল তবলিগের চিল্লা গেলে তারা নামাজের সূরা কেরাত সহি মস্ক করাইয়া দেবে, আর এক পদ্ধতি হইল কোন কামেল পীরের কাছে মরিদ হইয়া তার খান খাই গিয়া চিল্লা দিলে তিনিও সহি করাইয়া দিবেন, আরেক পদ্ধতি হইল তার চিল্লায় যাওয়ারও সময় নাই, পীরের দরবারে যাওয়ারও সময় নাই, অন্তত পাঁচ বেলার নমাজের মসজিদে আসার পরে পাঁচ বেলার নমাজের কোন একটা নমাজের নমাজ শেষে এক মিনিটের মাদ্রাসা নামে একটা কিতাব আছে, মূল কিতাবটার নাম এক মিনিট কা মাদ্রাসা, বাংলা অনুবাদ হয়েছে এক মিনিটের মাদ্রাসা, এক মিনিটের মাদ্রাসা প্রত্যেক মসজিদে মসজিদে চালু করে দেন, আপনার বর্ষরান্তে নমাজের সুরা কেরাত তকবীর তাহলিল মাসলাম আদায় সব পূর্ণ হয়ে যাবে। এক মিনিটের মাদ্রাসায় সিস্টেমটা লেখে এইভাবে, যিনি এক মিনিটের মাদ্রাসায় পড়াইবেন এশার নমাজের পরে অথবা ফজরের নমাজের পরে অথবা আসরের নমাজের পরে সুবিধা মতো কোন একটা নমাজের পরে যিনি এক মিনিটের মাদ্রাসা চালু করবেন মসজিদে, তিনি নমাজ শেষ হওয়ার পরে দাঁড়ায় বলবেন ভাই মসজিদে এক মিনিটের মাদ্রাসা আছে, মাত্র এক মিনিট তালিম হবে, এক মিনিট পরে ছুটি বলবে না? মানে এক মিনিটের মাদ্রাসা চালু করার সিস্টেমটা কি হইব? সিস্টেমটা হবো তিনি দাঁড়ায় বলবেন যে আমরা যে নমাজ পড়ি এই নমাজ উজু সারা নমাজ হয় না, আর উজুর মধ্যে চারটা ফরজ আছে, একটা ফরজ হইল মুখ ধোয়া, একটা ফরজ হইল দুই হাত ধোয়া, একটা ফরজ হইল মাথা মুছা করা, একটা ফরজ হইল দুই পাও ধোয়া। ছুটি ক মিনিট গেল, বস যার যার বাড়িতে চলে গেল। পরের দিন আবার এক মিনিটের মাদ্রাসা, গতকাল বলা হয়েছে উজুর সারি ফরজ, প্রথম ফরজ মুখ ধোয়া, সীমানা হইল চুলের গোড়ার থেকে তুথার নিচ পর্যন্ত, ডান কানের লতি থেকে বাম কানের লতি পর্যন্ত, এর ভিতরে যদি সামান্য অসুখ না থাকে উজু হবে না। ছুটি ক মিনিট লাগল। পরের দিন আবার গতকাল বলা হয়েছে মুখ ধোয়ার সীমানা, আর দুই হাত কনুইয়ের উপর পর্যন্ত দোয়া ফরজ, একবার দোয়া ফরজ, তিনবার দোয়া সুন্নত, এই কনুইয়ের উপর পর্যন্ত দুই হাতের কোন একটু অংশ মুখ পরিমাণ অংশ শুকনা না থাকলে উজু হবে না। ছুটি বলেন উজু সারি ফরজ শিখতে কদিন লাগব? মাত্র সাত দিন। উজুর বঙ্গ সাতটা শিখতে কদিন লাগব? মাত্র সাত দিন। নমাজের ফরজ চোদ্দটা শিখতে কদিন লাগব? মাত্র চোদ্দ দিন। নমাজের ওয়াজিব উনিশটা শিখতে কদিন লাগব? মাত্র উনিশ দিন। নমাজের ভঙ্গ ভণ্ডটা শিখতে কদিন লাগব? মাত্র ভণ্ড দিন। চেষ্টা থাকলেই ব্যবস্থা হয়, চেষ্টা থাকলেই ব্যবস্থা হয়। এই জন্য আমি মনে করি, আমার একটা প্রস্তাব, আপনাদের পছন্দ হইলে রাখবেন না হইলে না রাখবেন, আমি মনে করি কোন মসজিদের মুসল্লিরা যদি মনে করেন আমার তো নমাজের দোয়া দুরূদ সহি নাই, আমার তো নমাজের সুরাকেরাত সহি নাই, আমার তো নমাজের তসবিহ তাহলিল সহি নাই, মসজিদের কমিটিকে অনুরোধ করিয়া ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবকে অনুরোধ করিয়া মসজিদে এক মিনিটের মাদ্রাসা চালু করেন, এক মিনিট এই তালিম দিলে সংসারের কোন কাজে ব্যাঘাত হবে? চব্বিশ ঘন্টার মধ্যে কোন একটা নমাজের পরে মাত্র এক মিনিটের মাদ্রাসা চালু হইলে বর্ষরান্তে দেখবেন আপনার সব চিকা হয়ে গেছে, বর্ষরান্তে দেখবেন আপনার সুরায় ফাতিহা সহি হয়ে গেছে, আপনার নমাজে যত সুরা পড়তে হয় সবগুলি সহি হয়ে গেছে। যদি সত্যিই কোরআনের বিধান পালন করে আল্লাহকে সন্তুষ্ট করতে হয়, যদি সত্যই কোরআনের বিধান পালন করে জাহান্নাম থেকে নজর পাইতে হয়, সত্যই যদি কোরআনের বিধান পালন করে জান্নাতে যেতে হয়, তাহলে কোরআনের দুই নম্বর বিধানে ইবাদত বন্দেগী ঠিক করতে হবে, সংশোধন করতে হবে। গেল ফরজের, নমাজের ফরজের ব্যাপার, নমাজের ওয়াজিব, বুকুর থেকে সুদা হইয়া দাঁড়ানো ওয়াজিব, সুদা হইবার আগেই সেজদায় চলে যায় এমন মুসলি পাওয়া যায় কিনা? প্রথম সেজদা থেকে সুদা হইয়া বসা ওয়াজিব, সুদা হইবার আগেই দ্বিতীয় সেজদায় চলে যায় এমন মুসল্লি আছে কিনা? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গিয়ে দেখলেন এক ব্যক্তি এইভাবে নামাজ পড়ে, রুকুর থেকে সুজা হইবার আগেই সেজদায় চলে যায়, প্রথম সেজদা থেকে সুজা হওয়ার আগে দ্বিতীয় সেজদাতে চলে যায়, সালাম ফিরানির পরে আল্লাহ রসুল বললেন তুম ফসল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, তোমার নামাজ হয় নাই, তুমি আবার নামাজ পড়ো। সে আবার ফলল এইভাবেই, সে আল্লাহ রসুল আবার বললেন তোমার নামাজ হয় নাই, আবার ফলো, আবার ফলল এইভাবেই। তিনবার যখন ফলল, তিনবারের বেলা যখন রসুল বললেন এখনো তোমার নামাজ হইল না, তখন লোকটা জিজ্ঞাসা করে ওগো আল্লাহ রসুল এর চেয়ে ভালো করে পড়া আমি জানি না, কিভাবে পড়লে হবে আমাকে শিখাই দিন। তখন আল্লাহ রসুল বললেন রুকুর থেকে সুজা হইয়া দাঁড়াইবা, তারপরে সেজদাতে যাইবা, প্রথম সেজদা থেকে সুজা হইয়া বসবা, তারপরে দ্বিতীয় সেজদাতে যাইবা। অন্যান্য হাদিসে উল্লেখ আছে নমাজ দ্বারা, নমাজের মধ্যে যারা চার রকমের অবহেলা করে, কত রকমের? চার রকমের অবহেলা যারা নমাজের মধ্যে করে, এরা নমাজের সালাম ফিরানির সাথে সাথে নমাজে কয় তুই আমারে যেভাবে ধ্বংস করছস আল্লাহ তোর এইভাবে ধ্বংস করুক। কেমন খাম হইল নমাজ ফিরিয়া? এই সাইর রহমের অবহেলা কি কি? এক নম্বর, নমাজে রক্ত আসার পরেও নমাজ পড়তে টালবাহানা করে, গড়িমসি করে। এক নম্বর, নমাজে রক্ত হওয়ার পরেও নমাজ পড়তে গড়িমসি করে। দুই নম্বর, মনোযোগ দিয়া উজু করে না। দুই নম্বর, মনোযোগ দিয়া উজু করে না। তিন নম্বর, ঠিক মতো রুকু সেজদা করে না, ওই রুকুর থেকে সুদা হইয়া দাঁড়ায় না, প্রথম সেজদার থেকে সুদা হইয়া বসে না। চার নম্বর, নমাজে এত তাড়াহুড়া করে যে কোন রকম যেন নমাজিকা খালাস হইতে চায়, নমাজ মন থাকে নমাজের দিঘা আনার খেয়ালই নেই, তার মন শুধু কেমনে নমাজের বাইরে চলে যাবে সেই বিকিরে থাকে। এই চার রকমের অবহেলা যারা নমাজে করে, হাদিস শরীফে উল্লেখ আছে এদের নমাজের সালাম ফিরানির সাথে সাথে নমাজ বলে তুই আমারে যেভাবে নষ্ট করছস আল্লাহ তোর এইভাবে নষ্ট করুক। বলেন কি খাবার নমাজে আবাদত বন্দীর একটা কিনা, নমাজটাই আমরা ঠিক করলাম না, তাহলে কোরআনের দ্বিতীয় প্রকার বিধান আর কবে পালন করব। গেল দুই নম্বরটার ব্যাপার, তারপরে তিন নম্বর মনে আছে কারো আপনাদের? তিন নম্বর কোনটা? লেনদেন। লেনদেন কি? টাকা পয়সা, ধন সম্পদ, জিনিসপত্র আদান প্রদান। কারো কাছে যদি কারো কোনো টাকা পয়সা পাওনা থাকে, সেই পাওনা পরিশোধ করে দেওয়া। যদি পরিশোধ করে দেয় তাহলে তার লেনদেন ভালো, আর যে লোকের প্রাপ্য পরিশোধ করে না, ফাওনাকারের ফাওনা টাকা দেয় না, ফাওনাকারের ফাওনা জিনিস দেয় না, তার লেনদেন ভালো না খারাপ? লেনদেন খারাপ। মুসলমান আসেনি সমাজ, কোরআনের বিধান মানল কই? আর লেনদেন খারাপ করে যারা কোরআনের বিধান লঙ্ঘন করল, এদের হাসরের মাঠে পরিণতিটা কি হবে? একটা হাদিস শোনাই আপনাদেরকে, অনেক হাদিস আছে, একটা হাদিস শোনাই। আল্লাহ রসুল বলেন, ও আমার সাহাবারা, তোমরা কি জানো দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় গরিবকে? সাহাবায়ে কেরাম বলেন, যাদের কোনো টাকা পয়সা ধন দৌলত নাই সবচেয়ে বড় গরিব। রাসুল বলেন, জবাব ভুল, এই জবাব ঠিক নয়। টাকা পয়সা কদিনে, ধন সম্পদ কদিনের, না হইলে গরিব হবে কেন? তখন সাহাবায়ে কেরাম বলেন, তাহলে সবচেয়ে বড় গরিবকে আপনি আমাদের শিক্ষা দিন। রাসুল বলেন, দুনিয়াতে সবচেয়ে বড় গরিব হইল ওই ব্যক্তি যে এবাদত বন্দেগী অনেক করেছে, ঠিক ঠিক মতে করেছে। এবাদত বন্দেগী করে নাই না করেছে? কম করেছে না অনেক? বেঠিক না সঠিক? হ্যাঁ, তিন কথা মনে রাখবেন, এবাদত বন্দেগী করছে, অনেক করছে, ঠিক মতে করছে, কিন্তু হয়তো মানুষকে অন্যায়ভাবে কষ্ট দিছে, আর না হয় মানুষের মাল অন্যায়ভাবে খাইছে। কথা বুঝলেন কিনা? অন্যায়ভাবে কষ্ট দেওয়াটা আসবে সাত নম্বরে, এটা এখন আলোচনাটা রইছে না। হয়তো মানুষের অন্যায়ভাবে কষ্ট দিছে, আর না হয় মানুষের মাল অন্যায়ভাবে খাইছে, কিয়ামতের দিন ওই সময় তো পাওনাদাররা আল্লাহর কাছে বিচার দায় করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমার কাছে যতজনের যত টাকা পয়সা পাওনা ছিল সবগুলি পরিশোধ কর। সে বলবে, আল্লাহ টাকা পয়সা ধন দৌলত তো দুনিয়ার জিনিস, হাসরের মাঠে সাথে নিয়ে আসি নাই, পরিশোধ করবো কেমন করে? আল্লাহ বলবেন, তুমি সাথে নিয়ে না আসার কারণে তোমার পাওনাদার পাওনাদারের ক্ষতি হইতে পারে না, তোমার টাকা পয়সার ধন দৌলত যদি দুনিয়ার থেকে সাথে না আনিয়া থাক, তাহলে তোমার এবাদত বন্দেগীর সওয়াব দিয়া দাও। নিজের সারা জিন্দেগীর নমাজের সওয়াব, রোজার সওয়াব, হজের সওয়াব, যাকাতের সওয়াব, কোরআন তেলাওয়াতের সওয়াব, তসবিহ পড়ার সওয়াব, ওয়াজিফা পড়ার সওয়াব, জিকিরের সওয়াব, দোয়া করার সওয়াব, দুরূদ পড়ার সওয়াব দিতে দিতে দিতে আল্লাহ রাসূল বলেন, সারা জিন্দেগীর সমস্ত বন্দেগীর সওয়াব শেষ হয়ে যায়। জানিল কোন কারণে? আমার লেনদেন লেনদেন ভালো ছিল না, এই কারণে। কত নম্বর বিধান কোরআনের? কোরআনের তিন নম্বর বিধানে আমি উদাসীন ছিলাম, তিন নম্বর বিধানের বেলায় আমি ধমকি আর করেছিলাম, এই কারণে আল্লাহ রসুল বলেন, এবাদত বন্দি অনেক করেছিল, ঠিক মতে করেছিল, কিন্তু সবগুলি সব যে সমস্ত ফাওনাদারের ফাওনা দিল না তা নিয়ে যাবে, তারপরে আরো অনেক ফাওনাদার আসবে, এসে বলবে আমার পাঁচ টাকা টোকাই একাই, আরেকজনে কইব আমার দশ টাকা টোকাই একাই, আরেকজনে কইব আমার বাড়ি অন্যায় ভাবে দখল করছ, আরেকবার আরেকজনে কইব আমার রাস্তা অন্যায় ভাবে দখল করছ, আরেকজনে কইব আমার দোকান ভাড়া নিয়ে ভাড়াও দিছস না, আমার দখলও ধরছস না, আরেকজনে কইবে মাসের পর মাস আমার দোকানের মাল বাকি নিয়ে মূল্য পরিশোধ করছস না, দেয় তখন হ্যাঁ কইবে আমার দেওয়ার মতো আর কিছু নাই, সব সব তোমাদের আগে যারা আসছিল তারা নিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোর সব অন্য লোকে নিয়ে গেলে কি হইল? এরাও তোর ভাওনাদার, যদি সব দিতে না ভারস এরার গুণা তুই নে। নিজের সব পরারে দিল, পরার গুণা নিজে নিল, নিজের সব অপরকে দিল, অপরের গুণা নিজে নিল। জাহান্নামে গিয়া দুনিয়াতে নিজে যত গুণা করছিল এগুলি শাস্তি তো ভোগ করবে, আর ফাওনাদারের ফাওনা দিতে না হইলে হেরার গুণা যে নিল ওইগুলি শাস্তিও সে জাহান্নামে গিয়ে ভোগ করবে। আল্লাহ রাসূল বলেন, এর মতো গরিব, এর মতো কাঙ্গালি, এর মতো কপাল ঘোরা জগতে আর কেউ নেই। বলেন কোরআনের কত নম্বর বিধান লঙ্ঘনের কারণে? তিন নম্বর বিধান লঙ্ঘনের কারণে। অথচ আমরা বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমান দেন কি আর, কিসের লেনদেন, কিসের ভাওনা, দিলে দি মোনা দিলে নাই। বুঝবা হাসরের মাঠে যখন তোমার সারা জিন্দগির সমস্ত বন্দীগীর সব নিয়ে যাবে পাওনাদার, আর তারপরে যখন অন্য পাওনাদারকে সব দেওয়ার কিছু থাকবে না, তাদের গুনার বোঝা যখন তোমার গাড়ে চাপাইয়া দিবে, তখন বুঝবা লেনদেন খারাপ হইয়া পরিণতি কত ভয়াবহ। এই পর্যন্ত কত নম্বরে আলোচনা হল? এবার একটু দয়া করে বলুন চার নম্বরটার নাম কি? মুআশারাত। মুআশারাতের বাংলা কি কইছিলাম? আচার ব্যবহার। ওই সময়ই কইছি আচার ব্যবহার ভালো কেমনে হয়, খারাপ কেমনে হয়। আমি কোন ভালো ব্যবহার করলে যদি আপনার, আমি কোন ভালো কাজ করলে যদি আপনার কষ্ট হয়, তাইলে আমার আচার ব্যবহার খারাপ। হ্যাঁ, যারা না কইছে তাদের কথা মনে আছে। আমি ন্যায় কাজ করলে আপনার কষ্ট হইলে এর জন্য আমার আমি দায়ী না। আমি নমাজ পড়তে দেখলে একজনের কষ্ট হয়, আমি রোজা রাখতে দেখলে একজনের কষ্ট হয়, আমি মাথায় টুপি বিনতে দেখলে একজনের কষ্ট হয়, আমি মাথায় ভাগড়ি বাঁধলে দেখলে একজনের কষ্ট হয়, আমি গায়ে লম্বা জামা পড়তে দেখলে একজনের কষ্ট হয়, আমি মুখে লম্বা দাড়ি রাখতে দেখলে একজনের কষ্ট হয়, আমি অন্যায়ভাবেই তারে কষ্ট দিলাম না, সে অন্যায়ভাবে কষ্ট হইল। তুমি অন্যায়ভাবে কষ্ট হইলে আমার আচার ব্যবহার নষ্ট হয় না, কথা বুঝলেন কিনা দেখেন। তুমি যদি অন্যায়ভাবে কষ্ট হও, এতে আমার আচার ব্যবহার নষ্ট হয় না। কিন্তু আমি যদি অন্যায় কাজ করার কারণে তোমার কষ্ট হয়, তখন আচার ব্যবহার খারাপ। ওই লেনদেন খারাপ থাকলে যেমন ভাবে নিজের সব অপরকে দিতে হবে, অপরের গুণা নিজে নিতে হবে, আচার ব্যবহার খারাপ থাকলেও নিজের সব অন্যকে দিতে হবে, অন্যদের গুণা নিজে নিতে হবে। তবে এই দুই পরিণতি কত বিধানের বেলায়? তিন এবং সাইডের বেলায়। তিন নম্বর বিধান লঙ্ঘন করার যেই পরিণতি, চার নম্বর বিধান লঙ্ঘন করার একই পরিণতি। আমার লেনদেন যদি খারাপ থাকে, যাদের সাথে লেনদেন খারাপ করছিলাম আমার সব তারা নিয়ে যাবে, তাদের গুণা আমাকে দেওয়া যাবে। আর যদি আমি অন্যায় কাজ করে কাউকে কষ্ট দিয়ে থাকি, তাহলে আমার সব তারা নিয়ে যাবে আর তারা গুণা আমাকে দিয়ে দেবে। হযরত ইমাম সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা এক তফসিরের কিতাবের মধ্যে উল্লেখ আছে। তিনি তার খাদিমের কাছে কতগুলি টাকা পয়সা ধন দৌলত দিয়া বললেন যে এইগুলি অমুক লোককে তুমি আমার পক্ষ থেকে দান করে দিয়ে আস। খাদিম বলে, হুজুর আপনি তারে গিফট দিলেন কেন? হে তো আপনার দুশ্মন, দুশ্মন দেখি মানুষের উপহার দেয়। ইমাম সফিয়ান সৌরি খাদিমকে জিজ্ঞাসা করলেন, তুমি কেমনে বুঝলে ওই লোকটা আমার দুশ্মন? কয়, সে তো মানুষের কাছে আপনার মন্দ কয়, আপনার গিবত কয়, আপনার মন্দ চর্চা করে, আপনার বদনাম কয়। ইমাম সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলী খাদিমের উক্তির জবাবে বলেন, তুমি জানো মানুষের কাছে আমার মন্দ কয়ার পরিণামটা কি? বলে, না জানি না। অটোমেটিকলি তার আমল নামার সব আমার আমল নামায় চলে আসে, আর অটোমেটিক আমার আমল নামার গুণা তার আমল নামায় চলে যায়। কত বড় বালা কাম, কত বড় বালা কাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখীহি মাইতান ফাকারিহতুহু। তোমরা কেউ কি পছন্দ করো মরা ভাইয়ের লাশের গোশ খাইতে? মরা ভাইয়ের লাশের গোশ খাওয়া যে পরিমাণ জঘন্যতম হারাম, মানুষের গীবত গাওয়া এই রকম জঘন্যতম হারাম। গীবত কারে কয়? কারো সত্য দোষ তার অগোচরে অন্য লোকের কাছে বলা, আসলে দোষ করছে না, দোষ বানাইয়া কয়, এটার নাম গীবত না, এটার নাম তোহমত। মন গড়া বানাইয়া কারো দোষ বলা গীবত না তোহমত। এখন সত্য দুষ্ট বললেই যদি মরা ভাইয়ের লাশের গুছ খাওয়ার মতো গুণা হয়, তাহলে মিথ্যা দুশ্মন গড়া বানাইয়া বললে কি হয়? কিন্তু এই ব্যাপারেও কিছু বিধিবিধান আছে জানার দরকার। গীবত সর্বমোট চার প্রকার, সর্বমোট গীবত কত প্রকার? তিন প্রকার গীবত হালাল, এক প্রকার গীবত হারাম, কথা বুঝলেন কিনা দেখেন। গীবত কত প্রকার? হালাল কত প্রকার? হারাম কত প্রকার? আগে হালালগুলি বোঝার চেষ্টা করি। তিন প্রকার গীবত যে হালাল, এটা বোঝার জন্য আমাদের মনে রাখতে হবে একটা গীবতের মধ্যে তিনটা হক থাকে। একটা গীবতের মধ্যে যে গীবত কইল, যার গীবত কইল, যার কাছে কইল, এই তিনজন ছাড়া গীবত হয় না, তিনজন ছাড়া গীবত হয় না। বুঝা থাকে কঠিন নাকি বুঝতে? বুঝা থাকে বলেন একটা গীবতের মধ্যে হক কটা, যে কইল, যার কইল, যার কাছে কইল, এই তিন পক্ষর কোন একটা পক্ষকে অনিষ্ট থেকে বাঁচাইবার জন্য যদি গীবত কয়, আর যার কাছে গীবত কইলে সেইটারে বাঁচাইতে পারে তার কাছে যদি কয়, হালাল হালাল। আমি আপনার ছাত্রর বিরুদ্ধে আপনার কাছে গীবত কইলাম, আপনার ছাত্র দুষ্টামি করে, আপনার ছাত্র দুষ্টামি করে আমার সাথে, আপনি শাসন করে দেন সে যেন আমার সাথে দুষ্টামি না করে, আপনার ছাত্র রোগু চরে আপনার কাছে ছাত্র গীবত হইল কিনা? কিন্তু হ্যাট দুষ্টামি থেকে আমি বাজবার লাগিয়ে কইছি, তারে শাসন করার ক্ষমতা আছে আপনার কাছে, এই জন্য কইছি হালাল। কথা বুঝলেন কিনা? দেখেন যে গীবত কইল সে, যার গীবত কইল তার দুষ্টামি থেকে বাজবার লাগিয়ে যদি কয়, আর বাঁচানির ব্যবস্থা যে করতে পারে তার কাছে যদি কয়, তাহলে গীবত এক নম্বর। দুই নম্বর, যার গীবত কইছে তারও অনিষ্টতা থেকে বাঁচানির লাগিয়ে যদি কয়, তোমার ছেলে দুষ্টামি করে ফতের ছেলেদের সাথে, আমার সাথে না, কিন্তু তুমি তার বাবা, তোমার বলে দিলাম তোমার ছেলে যদি এখন সংশোধন না করো, শাসন না করো, ভবিষ্যতে সে খারাপ হয়ে যাবে, তার গীবত তো কইলাম ছেলের বাবার কাছে আমি বাঁচার জন্য, না যার গীবত কইলাম তারে বাঁচানির জন্য, কার কাছে কইলাম, যারে যার কাছে কইলে সে ব্যবস্থা করতে পারে। দুই নম্বর গীবত হালাল। তিন নম্বর, যার কাছে গীবত কইলাম, যার কাছে গীবত কইলাম তারে, যার গীবত কইলাম তার দুষ্টামি থেকে বাঁচানির লাগে। যেমন একটা লোকের অভ্যাস আছে, কর্জা কইয়া কর্জে হাসানা কইয়া টাকা নেয়, এরপরে গীবত দেয় না, এরকম অভ্যাস আছে। আপনার ভাইয়ের গিয়া কয়, ভাই আমার 500 টাকা দাও, আগামীকাল দিয়া দিব, আপনি জানেন এ নিয়ে দেয় না। আপনি গিয়া তাদের মধ্যে দাঁড়ায় কইলেন, তোমরা কি আলাপ করো ঘরে করবা, আমার ভাইয়ের সাথে আমার একটা জরুরি কথা আছে, আমি আগে কইয়া যাইয়া কইয়া তারা ঠান্ডা নিয়ে দেবেন ঘরে, নিয়ে তারা কানে কানে কইবেন, এতে হানিল আর দেয় না, তুই যদি হাওলার দেশ বুঝা দিস, হইছে নাকি বল? হ্যাঁ হইছে। তার কাছে কি বলেন, তারে ওর অমঙ্গল থেকে বাঁচানোর জন্য কইলেন, এবং যারে কইলে বাঁচানি যায় তারাই কইলেন হালাল। গীবতের মধ্যে তিনটা ভক্ত থাকে, যে ভক্তই গীবত কইল সে যদি অনিষ্ট থেকে বাঁচার জন্য বলে, যার গীবত কইল তারে যদি বাঁচানির জন্য বলে, যার কাছে কইল তারে যদি বাঁচানির জন্য বলে, বাঁচানির ব্যবস্থার দায়িত্ব যার কাছে আছে তার কাছে যদি বলে, এই তিন প্রকারের গীবত হালাল। তিন প্রকারের গীবত হালাল, কিন্তু নিজে বাঁচার জন্য নয়, যার গীবত কইল তারে বাঁচানির জন্য নয়, যার কাছে কইল তারেও বাঁচানির জন্য নয়, এটা অভ্যাসই তার মানুষের বদনাম কয়। শাস্তল বইয়া বইয়া কয়, তোমরা কেউ জানো অমুখে যে অমুখের মাল চুরি করছিল, বলেন তো শাস্তলের লোকের কাছে অমুখে যে অমুখের মাল চুরি করছিল, শাস্তল বইয়া কইলে কি কি কে অনিষ্ট থেকে বাঁচতে পারবে? কাজেই শুধু নিজে বাঁচার জন্য নয়, যার গীবত কইল তারে বাঁচানির জন্য নয়, যার কাছে গীবত কইল তারে বাঁচানোর জন্য নয়, এটা তার অভ্যাসে পরিণত হয়েছে গীবত কওয়া। শুধু শুধু মানুষের বদনাম সমাজে ছড়ানি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটা হইল মরা ভাইয়ার লাশের গুস্ত খাওয়ার থেকে আরো মারাত্মক। এই চতুর্থ প্রকারের গীবত হইল হারাম। এরকম গীবত বড় অভ্যাস যারা আছে তারা রব আচার ব্যবহার খারাপ, গীবতের অভ্যাস যারা আছে তারা আচার ব্যবহার খারাপ। তোমার এই গীবত এই অন্যায় আচরণের কারণে আরেকজনের কষ্ট হয়, যখন সে জানতে পারে তুমি তার বদনাম কইছো তখন তার কষ্ট হয়। আমার অন্যায় ব্যবহারের দ্বারা যদি কারো কষ্ট হয় তাহলে প্রমাণ হবে আমার আচার ব্যবহার খারাপ। কথা বুঝলেন কি? দেখেন কত নম্বরটা গেল, সাইন নম্বরটা গেল। আজকে বাকি কথা শেষ হবে না ইনশাল্লাহ, আগামীকাল যেখানে তারিখ আছে সেইখানে বাকি কথাগুলি ইনশাল্লাহ আপনাদের সামনে শেষ করার চেষ্টা করা হবে ইনশাল্লাহ। আজকে যে পর্যন্ত আলোচনা হইল এই কথাগুলি আমাদের বুঝার, এবং এই কথাগুলির আলোকে আল্লাহ আমাদের জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন।